ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله، إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم، وإذا أراد الله بقوم سوءا فلا مرد له، وما لهم من دونه من وال. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم حاضرين، উপস্থিত সুধী সমাজ, বর্তানিশীন মাহবুনেরা, আল্লাহ তাকাব্বুল আলমিনের পবিত্র কালাম কোরআন শরীফের তফসির বা ব্যাখ্যা শোনার জন্য, বোঝার জন্য এবং আল্লাহর কালামের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার জন্য আপনারা বৃষ্টি বাদলের দিনেও দূর দূরান্ত থেকে এই মুবারক তফসিরুল কোরআন সমাবেশে যোগদান করেছেন। এতে প্রমাণ হয় আল্লাহর কালামের প্রতি আপনাদের আন্তরিক আকর্ষণ আছে। আমি দোয়া করি আল্লাহর কালামের প্রতি আপনাদের এই আন্তরিক মহব্বতের উসিলায় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন। পবিত্র কালামের সূরায়ে রাদের 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত সূরায়ে রাদের 11 নম্বর আয়াত। এই আয়াতের আলোচ্য বিষয়কে মোটামুটি ভাবে তিন ভাগে ভাগ করা যায়। আয়াতের প্রথম ভাগে আল্লাহ তাআলা আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে দুনিয়ার এবং পরকালের সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ দুর্দশা থেকে হেফাজতের ব্যবস্থা দান করেছে। আয়াতের মধ্যভাগে আল্লাহ তাআলা আলামিন উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ চান না কোনো মানুষ দুনিয়াতে অথবা আখেরাতে বিপদগ্রস্ত হোক, কিন্তু কেউ যখন জেনে শুনে বিপদের পথে চলে তখন আল্লাহ তাকে জবরদস্তি বিপদ থেকে রক্ষা করেন না। এই বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন আয়াতের মধ্যভাগে। আয়াতের শেষ ভাগে আল্লাহ আলোচনা করেছেন কোন মানুষ যখন জেনে শুনে বিপদের পথে চলার কারণে শেষ পর্যন্ত বিপদগ্রস্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চলার কারণে তাকে বিপদগ্রস্ত করে, ওই সময় তাকে রক্ষা করার মতো কোন বন্ধু, কোন সহায়ক এই দুনিয়াতে আর বাকি থাকে না। এই তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছে। প্রথম বিষয় হল প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এবং আখেরাতে সকল প্রকার বিপদ থেকে কিভাবে মুক্ত থাকতে পারে তার ব্যবস্থা। এই ব্যবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষ মানুষকে দুনিয়া এবং আখেরাতের বিপদ থেকে হেফাজত করে রাখার জন্য আল্লাহ 20 জন করে ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন তাদের দেহরক্ষী হিসাবে, বডিগার্ড হিসাবে। এই 20 জন ফেরেশতার প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করে থাকেন, শুধুমাত্র এই মানুষটাকে দুনিয়াতে যত বিপদ হতে পারে তার থেকে হেফাজত করার জন্য, আখেরাতে যত বিপদ হতে পারে তার থেকে হেফাজত করার জন্য। এই 20 জন ফেরেশতার বিবরণ, কোন ফেরেশতা কোন দায়িত্ব পালন করে কোন রকমের বিপদ থেকে মানুষটাকে হেফাজত করার জন্য, এর একটা তফসিলি বিবরণ ইমামুল মুফাসসিরিন আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তফসিরে কুতুবী শরীফে উল্লেখ করেছেন। তফসিরে কুতুবী শরীফের বর্ণনায় উল্লেখ আছে, আল্লাহ এক একজন মানুষকে হেফাজত করার জন্য 20 জন করে ফেরিস্তা মোতায়েন করে দিয়েছে। এই 20 জন ফেরিস্তার দুইজন ফেরিস্তা থাকেন প্রত্যেকটা মানুষের সামনে একজন এবং পিছনে একজন। প্রত্যেকটা মানুষের সামনে একজন করে ফেরিস্তা দিনরাত 24 ঘন্টা থাকেন এবং তার পিছনে একজন করে ফেরিস্তা দিনরাত 24 ঘন্টা থাকেন। এই দুইজন ফেরিস্তার দায়িত্ব হল তিন রকমের হামলা থেকে মানুষটাকে হেফাজত করা। এক নম্বর, কোন মানুষ শত্রুর হামলা থেকে হেফাজত করা। দুই নম্বর, কোন জিন শত্রুর হামলা থেকে হেফাজত করা। তিন নম্বর, কোন আজাবের ফেরিস্তার হামলা থেকে তাকে হেফাজত করা। আল্লাহ একদিকে যেমন মানুষকে আজাব দেওয়ার জন্য ফেরিস্তা মোতায়েন করেছেন, তেমনিভাবে ফেরিস্তার আক্রমণ থেকে তাকে হেফাজত করার জন্য আলাদা বিকল্প ব্যবস্থাও দিয়েছে। যেমন হাদিস শরীফে উল্লেখ আছে, মানুষকে যখন কবরে দাফন করা হয়, আজাবের ফেরিস্তা যখন তার কবরে আসে, মাতার দিক থেকে যখন ফেরিস্তা আজাব দিতে আসে, তখন তার নামাজের আমল ওই ফেরিস্তার সামনে দাঁড়াইয়া বলে, আমি এই বান্দার আমল, তাকে আমি তাকা অবস্থায় তাকে আজাব দেওয়া যাবে। ডান দিক থেকে যখন আজাবের ফেরিস্তা আসে, তখন রোজার আমল বলে, আমি তাকা অবস্থায় তাকে আজাব দেওয়া যাবে। বাম দিক থেকে যখন আজাবের ফেরিস্তা আসে, তখন যাকাত সদকা খয়রাতের আমল বলে, আমি তার আমল তাকা অবস্থায় তাকে আজাব দেওয়া যাবে। পায়ের দিক থেকে যখন আজাবের ফেরিস্তা আসে, তখন অন্যান্য আমল বলে যে, আমরা এই লোকের আমল তাকা অবস্থায় এই লোকটাকে আজাব দেওয়া যাবে। দেখা গেল আজাবের ফেরিস্তাও আল্লাহ পাঠাইলেন, সেই ফেরিস্তার হামলা থেকে হেফাজত করার ব্যবস্থাও আল্লাহ দিলেন। এইভাবে প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে দুইজন করে ফেরিস্তা আল্লাহ মোতায়েন করে দিচ্ছেন তিন রকমের হামলা থেকে মানুষটাকে হেফাজত করার জন্য। এক নম্বর, কোন মানুষ শত্রুর হামলা থেকে হেফাজত করার জন্য। দুই নম্বরে, কোন জিন শত্রুর হামলা থেকে হেফাজত করার জন্য। তিন নম্বরে, আজাবের ফেরিস্তার হামলা থেকে হেফাজত করার জন্য। যত ফেরিস্তা আল্লাহ মোতায়েন করেছেন মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য, এই সমস্ত ফেরিস্তা আল্লাহর নিয়োজিত থাকা অবস্থায়ও মানুষ কেন বিপদে পড়ে? কোন না কোনদিন একটা মানুষ কেন মানুষ শত্রুর হামলার শিকারে পরিণত হইল? কোন না কোনদিন একটা মানুষ কেন জিনের হামলার শিকারে পরিণত হইল? কোন না কোনদিন একটা মানুষ কেন আজাদের ফেরিস্তার হামলার শিকারে পরিণত হইল, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের শিকারে পরিণত হইল? এইরকম প্রশ্ন প্রত্যেক ফেরিস্তার দায়িত্ব পালনের ব্যাপারেই জাগে। সবগুলি প্রশ্নের জবাব আল্লাহ বলেন, ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ। এই ফেরিস্তাগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে আদেশ করেন দায়িত্ব পালন করার জন্য ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেন। আল্লাহ যখন বলেন কিছুক্ষণের জন্য তোমরা দায়িত্ব পালন থেকে বিরত থাকো, তখন ওই নির্ধারিত সময়ে ফেরিস্তাগণ দায়িত্ব পালন করেন না, ওই সময়ে মানুষ বিপদে পরিণত বিপদে পতিত হয়। আমার সামনে এবং আমার পিছনে একজন করে ফেরিস্তা মোতায়েন থাকা সত্ত্বেও আমি অমুক দিন কেন মানুষ শত্রুর হামলার শিকারে পরিণত হইলাম? এই প্রশ্নের জবাব পরিষ্কার হইয়া গেল, যে মুহূর্তে আমার উপর কেউ হামলা করল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বারণ করে দিয়েছিলেন। কেন বারণ করলেন এই প্রশ্নের জবাব ভিন্ন। কোন মানুষের বেলায় আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব পালন করতে বারণ করে দেন তাকে সতর্ক করার জন্য, যেন তুমি সতর্ক হয়ে যাও। আর কোন মানুষের বেলায় দায়িত্ব পালন থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বারণ করে দেন তাকে শাস্তি দেওয়ার জন্য, তোমার পাপের কিছু না কিছু শাস্তি হোক। যাই হোক, বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বারণ করে দেন তখন তারা দায়িত্ব পালন করেন না, তখনই মানুষ বিপদে পড়ে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা মানুষকে হেফাজত করার দায়িত্ব পালন করেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ বিপদে পড়ে না। এই দুইজন ফেরেশতা, দুইজন হইলেন সামনে একজন, পিছনে একজন, দুইজন। আর দুইজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে দিয়েছেন প্রত্যেক মানুষের দুই কান্ধে দুইজন। ডান কাঁধে একজন ফেরেশতা মোতায়েন করেছেন, বাম কাঁধে একজন ফেরেশতা মোতায়েন করেছেন। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হল বান্দা যখন যথারীতি কোন নেক আমল করে, কারণ তার একটা নেক আমল করার সাথে সাথে তার আমল নামায় দশটা সওয়াব লিখে আলোয়া। একটা সওয়াবের কাজ করলে দশটা সওয়াব লিখে আলোয়ার দায়িত্ব ডান কাঁধের ফেরেশতাকে এই জন্য দিয়েছেন আল্লাহ, কারণ মানুষের আমল নামায় সওয়াব যত বেশি লেখা হবে ততই সে বিপদ থেকে বেশি মুক্ত হবে। যার আমল নামায় সওয়াব যত কম তার বিপদ তত বেশি, যার আমল নামায় সওয়াব যত বেশি তার বিপদ তত কম। যেমন দুনিয়ার অনেক মানুষে মনে করে যার যত বেশি ধন তার তত বেশি সুখ, যার ধন যত কম তার সুখ তত কম। আসলে এই ধারণা ঠিক নয়, এটা ভুল ধারণা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গনা গনান নফস, ধনের দ্বারা মানুষ ধনী হইতে পারে না, ধনী হয় অন্তরের দ্বারা। যে ব্যক্তির 5 কোটি টাকা আছে সে যদি মনে করে আমার আরো 5 কোটি টাকার দরকার, তাহলে তার অভাব ফুরাইয়া গেল না অভাব আরো রইল। এই ব্যক্তি ধন পাইল কিন্তু ধনী হইতে পারল না, অভাবই রইল। আর যার মাত্র 500 টাকা মাসে রুজি হয় আর মনে করে আমার আর দরকার নাই, তার অভাব রইল না অভাব নাই? এই ব্যক্তি ধনের দ্বারা ধনী হইল না, এই ব্যক্তি মনের দ্বারা ধনী হইল। কাজে যারা মনে করেন ধন বেশি হইলে সুখ বেশি হয়, শান্তি বেশি হয়, ধন কম হইলে শান্তি কম হয়, তাদের মনে করাটা ভুল। আসল ব্যাপার হইল সোয়াব, আমল নামার মধ্যে সোয়াব বেশি হইলে সুখ বেশি হয়, শান্তি বেশি হয়। আমল নামার মধ্যে সোয়াব কম হইলে শান্তি কম হয়, এটা হল বাস্তব কথা। এক একজন মানুষের ডান কাঁধে যে একজন করে ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন, ডান কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন একটা মানুষ যখন যথারীতি একটা সওয়াবের কাজ করবে সে যেন অবিলম্বে সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা সওয়াব লিখে রাখে, কারণ সওয়াব যত বেশি লেখা হবে ততই সে বেশি সুখী হবে, সওয়াব যত কম হবে ততই সে দুঃখী বেশি হবে। একটা শর্ত হইল আমলটা যথারীতি করতে হবে, নিয়ম মোতাবেক করতে হবে। নিয়ম সারা কোন নেক আমল করলে সেই নেক আমলে কোন সওয়াব তার আমল নামায় লেখা হয় না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন কোন মানুষের নেক আমল আমল নামায় লেখার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হল আমল করনেওয়ালার ইমান থাকতে হবে। 2 নম্বর শর্ত হল আমলটা নবীর তরিকা মতে করতে হবে। 3 নম্বর শর্ত হইল আমলটা সহি নিয়তে করতে হবে। অন্তরে ইমান নিয়ে নেক আমল করতে হবে, নবীর তরিকা মতে আমল করতে হবে, সহি নিয়তে আমল করতে হবে। এই 3 শর্তে যারা একটা সওয়াবের কাজ করেন, ডান কান্নের ফেরেশতা তাদের একটা সওয়াবের কাজ করার সাথে সাথে 10টা সওয়াব তার আমল নামায় লিখে দেন। আমাদের বর্তমান দুনিয়ায় যারা যারা নেক আমল করেন তাদের বহু সংখ্যক এমন আছেন যারা নেক আমল করেন কিন্তু অন্তরে ইমান নাই। আপনাদের কাছে হয়তো প্রথম প্রথম কথাটা আশ্চর্য লাগবে যে অন্তরে ইমান নাই অথচ নেক আমল করে, এরা কারা? অনেক এমন আছেন যারা নেক আমল করেন অন্তরে ইমান আছে কিন্তু নবীর তরিকা মতে করেন না, যে কারণে সারা জীবন ধরে নেক আমল করেন একটা সওয়াব আমল নামায় লেখা হয়। লাখ লাখ কোটি কোটি মানুষ এমন আছেন যারা ইমানও অন্তরে আছে, নবীর তরিকা মতে আমল করেন কিন্তু সহিহ নিয়তে আমল করেন না। এই সহিহ নিয়তে আমল না করার কারণে তার আমল নামায় সওয়াব লেখা হয় না। এই জন্য আমাদের বুঝার দরকার, অন্তরে ইমান থাকা অবস্থায় নেক আমল করা, নবীর তরিকা মতে নেক আমল করা, সহিহ নিয়তে নেক আমল করার ব্যাখ্যা কি। ইমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করার নাম, এক কথায় আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান। আর আল্লাহকে বিশ্বাস করার মর্ম হইল আল্লাহ তার পবিত্র কালামে যত কথা বলেছেন সব কথা সত্য বলেছেন, এই কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হল। তিরিশ পারা কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সব কথা আপনারা কি বলেন সত্য বলেছেন, এই কথাটা বিশ্বাস করার নাম হইল ইমান। মুফাসসিরে কেরাম ইমানের ডেফিনেশন লিখেছেন এইভাবে, তাসদীকু বিমা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেমাদান আলাইহি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যা কিছু প্রদান করেছেন সবগুলি মনে প্রাণে নবীজিকে সত্যবাদী মনে করে, আর নবী আল্লাহর পক্ষ থেকে যত কিছু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। আমি খুব সহজ সরল ভাষায় বলে দিয়েছি, তিসপারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলিকে সত্য বিশ্বাস করার নাম ইমান। বর্তমান দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা নেক আমল করে কিন্তু কোরআনের সব কথা সত্য বলে বিশ্বাস করে না। যেমন ইহুদিরাও এবাদত বন্দিগি করে, খ্রিস্টানেরাও এবাদত বন্দিগি করে, হিন্দুরাও এবাদত বন্দিগি করে, বৌদ্ধরাও এবাদত বন্দিগি করে, কাদিয়ানিরাও এবাদত বন্দিগি করে, কিন্তু এরা কোরআনের সব কথা সত্য বলে বিশ্বাস করে না। কোরআনের যে সমস্ত কথা এরা বিশ্বাস করে না এর মধ্যে একটা কথা, পবিত্র কোরআনের ২৬ পারার সূরাতুল ফাতহের শেষের দিকের এক আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথার অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইহুদিরা এবাদত বন্দেগি করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, খ্রিস্টানেরা আল্লাহর এবাদত বন্দেগি করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, হিন্দুরা বৌদ্ধরা আল্লাহর এবাদত বন্দেগি করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। তাহলে আপনারা কি মনে করেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বীদের নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কেন গ্রহণযোগ্য না? কারণ আল্লাহর কোরআনের একটা কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথায় তাদের বিশ্বাস নাই, এই কারণে তাদের নেক আমলের কোন দাম আল্লাহর কাছে নাই। কিন্তু কাদিয়ানিরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এই কথাটাও কাদিয়ানিরা বিশ্বাস করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সেই কথাটাও কাদিয়ানিরা বিশ্বাস করে। কিন্তু কোরআনের আরেকটা আয়াত ওই আয়াতটা কাদিয়ানিরা বিশ্বাস করে না। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যীন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে সর্বশেষ নবী বলেছেন। কাদিয়ানিরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এটাও আল্লাহর একটা কথা কিন্তু এই কথাটা কাদিয়ানিরা বিশ্বাস করে না। তাইলে বলুন এবার কাদিয়ানিরা ইমানদার না বেঈমান? ইহুদি যেই কথাও বিশ্বাস করিয়া বেঈমান হইল, কাদিয়ানি কি সেই কথাও বিশ্বাস করিয়া বেঈমান হইল? ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করিয়া বেঈমান, খ্রিস্টানেরা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করিয়া বেঈমান, কাদিয়ানিরা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করে না, খাতামান নবিয়্যীন বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী বিশ্বাস করে কিন্তু শেষ নবী বিশ্বাস করে না, এই কারণে কাদিয়ানি বেঈমান। কাদিয়ানিরাও নামাজ পড়ে, কাদিয়ানিরাও রোজা রাখে, কাদিয়ানিরাও কোরআন তেলাওয়াত করে নেক আমল, ডান কান্ডের ফিরিস্তা লেখবনি সব, কারণ নেক আমলের সব লেখা হওয়ার জন্য আমল প্রথম নম্বর শর্ত হইলে ইমান থাকতে হবে। যার ইমান নাই তার নেক আমল আমল নামায় লেখা হয় না। এরকম মুসলমান নামদারি মুসলমান সমাজের ভিতরে এরকম বহু মানুষ আছে যারা নেক আমল করে কিন্তু ইমান নাই, এই কারণে তাদের নেক আমল ডানকান্ডের ফিরিস্তা লেখে না, লেখার নিয়ম নাই। নামদারি মুসলমান আছে লাখ লাখ মুসলমান আছে, কোটি কোটি মুসলমান আছে যারা দাবি করে আমরা মুসলমান কিন্তু আসলে তাদের ইমান নাই। মুসলমান দাবি করে ইমান নাই রাখে এরা তারা। আল্লাহ পরিষ্কার ভাষায় একা একে বলে দিয়েছেন, ওয়ামিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ইমানদার নয়। আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে ইমানদার নয় এরা তারা, যারা মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও, যারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করা সত্ত্বেও, যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও আল্লাহর কোরআনের কোন কথাকে অবিশ্বাস করে, নবীর তরিকাকে অবাস্তব মনে করে, আপনাদের কি মনে হয় তাদের ইমান আছে? আমি কথাটা বুঝাইবার জন্য উদাহরণ এইভাবে দিয়ে থাকি। কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু তোমার কথা বিশ্বাস করি না, এটা কি বিশ্বাস হইল না মস্কারি? আল্লাহরে বিশ্বাস করার মানে কি? আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা কিসপারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি আল্লাহর কথা। কোরআনের কোন একটা কথা যদি কেউ বিশ্বাস করে না আর বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা ইমান নয়, এটা বিশ্বাস নয়, এটা মস্কারি। বর্তমান সমাজে অনেক মানুষ এরকম আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, কিন্তু আল্লাহর বহু কথা আছে তারা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ইমানদার নয়। এর এক দুটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে মুসলমান বেদানা নারী পুরুষের মধ্যকার পর্দাকে বাধ্যতামূলক বিধান করে দিয়েছে। মুসলমানের নারী পুরুষের মধ্যে যদি নারী পুরুষ বেদানা হয় তাহলে তাদের মধ্যকার পর্দা বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে। বেদানা নারী পুরুষ কাকে বলে? মুফাসসিরিন কেরাম লিখছেন, যে নারীর যে পুরুষের সাথে যে নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহর আইনে চিরতরে হারাম, এমন নারী পুরুষকে বলে এগানা। আর যাদের মধ্যকার বিবাহ বন্ধন হারাম নয়, যাদের মধ্যে বিয়া হইতে পারে এদেরকে বলে বেগানা। যেমন আপন ছেলের সাথে আপন মায়ের বিয়া চিরতরে হারাম, আপনারা কি মনে করেন? আপন বাবার সাথে আপন মেয়ের বিয়া চিরতরে হারাম, আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়া চিরতরে হারাম, কখনো হইতে পারে না। আপন মামার সাথে আপন ভাগিনীর বিয়া চিরতরে হারাম, আপন চাচার সাথে আপন ভাতিজির বিয়া চিরতরে হারাম, কখনো হইতে পারে না। তাদের সম্পর্ক হইল এড়ানা, এদের মধ্যে পর্দা ফরজ নয়। ছেলের সাথে মায়ের পর্দা ফরজ নয়, আপন ভাইয়ের সাথে আপন বোনের পর্দা ফরজ নয়, মেয়ের সাথে বাবার পর্দা ফরজ নয়, আপন মামার সাথে আপন ভাগিনীর পর্দা ফরজ নয়, আপন চাচার সাথে আপন ভাতিজির পর্দা ফরজ নয়, এরা সম্পর্কে এগানা। কিন্তু আপন চাচাতো ভাইয়ের সাথে আপন চাচাতো বোনের বিয়া হইতে পারে কিনা, তারা বেগানা। আপন খালাতো ভাইয়ের সাথে আপন খালাতো বোনের বিয়া হইতে পারে, তারা বেগানা। বড় ভাই মারা গেলে দেবরের সাথে ভাবির বিয়া হইতে পারে নাকি না? বলতে পারে বেগানা, সম্পর্ক বেগানা। বড় বোন মারা গেলে দুলাবাইয়ের সাথে শালির বিয়া হইতে পারে, সুতরাং তারা বেগানা। যে নারী পুরুষের সম্পর্ক বেগানা তাদের মধ্যে পর্দা ফরজ। কেন পর্দা ফরজ? আল্লাহ এই কেন প্রশ্নের জবাব অতি সংক্ষেপে এবং অত্যন্ত সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। এটা পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব রক্ষা করার সর্বপ্রধান ব্যবস্থা। যে সমাজের নারী পুরুষের যে পর্দা আছে, এই সমাজের পুরুষের চরিত্র নষ্ট হইতে পারে না, এই সমাজের নারীদের সতীত্ব নষ্ট হইতে পারে না। যে সমাজের বেগানা নারী পুরুষের মধ্যে পর্দা নাই, এই সমাজের পুরুষের চরিত্র ধ্বংস হবে, নারীদের সতীত্ব ধ্বংস হবে। এলে পর্দার বিধান আল্লাহ কোরআনে মুসলমান নারী পুরুষের জন্য প্রয়োগ করে দিলেন, কেন? পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব রক্ষা করাতে। আল্লাহর এই বিধানটাকে কি বর্তমান সমাজে যারা যারা মুসলমান দাবি করে সবাই কি সঠিক মনে করে? পর্দা ফরজ এই কথাটা কি সব দাবিদার মুসলমানে মানে? মানে না, বিশ্বাস করে না। যখন বলে থাকলে বলুন, যারা বলে আমি আল্লাহ বিশ্বাস করি অথচ আল্লাহর বিধান পর্দা ফরজ বিশ্বাস করে না, তারও কি ইমান আছে? ইমান নাই। তার নামাজের কোনো দাম নাই, আমল নামায় লেখা হবে না। তার রোজার কোনো দাম নাই, তার হজের কোনো দাম নাই, তার জাকাতের কোনো দাম নাই, তার কুরআন তেলাওয়াতের কোনো দাম নাই, তার কোনো ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। এজন্য বলা হয়েছে, কোন বান্দা যখন যথারীতি কোন নেক আমল করে, দান কাণ্ডের ফিরিস্তা একটা সওয়াবের কাজ করার সাথে সাথে দশটা সওয়াব তার আমল নামায় লিখে আনে, বিনা শর্তে না তিন শর্তে। প্রথম শর্ত হইল নেক আমল করনেওয়ালার ইমান থাকতে হবে, আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সমস্ত কথা সত্য বলে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে পর্দার কথা বলেছেন কিনা, পর্দার বিধান সত্য কিনা, বাস্তব কিনা, দরকারি কিনা, বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাস না করলে বেঈমান। আল্লাহ তাআলা আমিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সুদের কারবার হারাম। সুদের কারবার হারাম। কতজন বেঈমান আছে? করতে হবে, আল্লাহ সব কথাকে সঠিক বলে বিশ্বাস করতে হবে। যেটা হলে নম্বর সত্যের সামান্য ব্যাখ্যা। দুই নম্বর সত্য, নেক আমল নবীর তরিকে আমাকে করতে হবে। নারিকেলের মালার মাঝে আর ইটের লাল পাখি দিয়ে রান্ধে ফুলাও, আর কচুর ডগা দিয়ে রান্ধে কুরমা, আর সবাই বলে বেজায় মিছে মিশামিশি খায়, আর হয় বড় মজা, হাসা খায় না মিশামিশি খায়, আর হয় পিঠা বড় মজা। ইলাকার ফতলা পোলাও আর ফতলা কুরমা ফতলা পিঠে খাইলে এক বড় তারা মনে করুন, এক বড় বলি সারা জীবন খাইলে খিয়ালি ফুলাও হয় তারা, খিয়ালি ফুলাও এটার নাম হইল খিয়ালি ফুলাও। নবীর সুন্নত তরিকাতে যদি নির্কামল না করিয়া মন গরমতে নির্কামল করে, যেই কাজটা সোয়াবের কাজ বলে নবীর স্বীকৃতি দিয়েছেন সেই কাজটা যদি করে তাইলে আমল নামায় লেখা হবে। যেই কাজটা সোয়াবের কাজ বলে নবীর স্বীকৃতি দিলেন না মন গরম নাইয়া হবে সেইটা সোয়াবের কাম, সারা জীবন বোধ করবে কিন্তু খিয়ালি ফোলাও হবে, আমল নামায় একটা সোয়াবে লেখা হবে না। এই জন্য নবীর তরিকামতে সোয়াবের কাম করারে হয় শূন্য, আর মন গরমতে সোয়াবের কাম করারে হয় বিদাত। এই হল সুন্নতে আর বিদাতে পার্থক্য। সোয়াবের কাম কিরকম করবা, যার যার হান মনে চায় না নবীর তরিকা মতে, নবীর তরিকা মতে সোয়াবের কাম করার নাম সুন্নত, আর মন গড়ার মতে সোয়াবের কাম করার নাম বিদাত। একদিকে উদাহরণ দিলে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈদের দিন সকালে এক ব্যক্তি ঈদের নামাজে আগে নফল নামাজ পড়ে, এটা নবীর তরিকায় নাই। ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নবীর তরিকায় নাই, অন্যদিন আছে, কিন্তু এক ব্যক্তি ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়ে। আলী জিজ্ঞেস করেন তুমি কিসের নামাজ পড়ো, লোকটা বলে নফল নামাজ পড়ি। আলী বলেন এই নামাজ নবীর তরিকায় নাই, এই নামাজ নবীর তরিকায় নাই। কয় নামাজ পড়া সোয়াবের কাম, এটা করলে আল্লাহ দুজন দিবেন। আলী এখন যে সোয়াবের কাম নবীর তরিকায় নাই মন গড়া করো, এটার কারণেই আল্লাহ দুজন দিবা। বুঝলে কৌ কথা, তখন ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া সুন্নত না বিদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাম মন গড়া করিও না, ধর্মের কাম মন গড়া করলে বিদআত হবে, ধর্মের কাম মন গড়া করলে বিদআত হবে, ধর্মের কাম মন গড়া করলে বিদআত হবে, সংসারের কাম মন গড়া করলে বিদআত হয় না, ধর্মের কাম মন গড়া করলে বিদআত হবে। রেলগাড়ি যারা বানাইছে ধর্মের কাম মনে বুঝা না সংসারের কাম মনে করি, এটা বিদআত নাই। বিমান যাবে তার বানাইছে ধর্মের কাম মনে বুঝা না সংসারের কাম মনে করি, এটা বিদআত নাই। হাজার বার মন গড়া বানাও বিদআতই তো, বিদআতের কতগুলি খাতালত আছে এর মধ্যে একটা খাতালত তাই আমরা যেটা করি এটা যদি বিদআত হয় মন গড়া করার কারণে, যে রেলগাড়িও তো মন গড়া বানাইছে, তুমি যে গাড়ি আইছো তাহলে তো বিদআত করে আইছো, বিমান তো মন গড়া বানাইছে তুমি যে বিমানে চলে আইছো ওরা তো বিদআত করে আইছো, এটা কি সরল কথা না ডাপ্তাবাদী, যে ডাপ্তাবাদী, কারণ রেলগাড়ি ধর্মের নামে বানাইছে না, যে হাজার বার মন গড়া বানাইলেও বিদাত হবে না, বিমান ধর্মের নামে বানাইছে না, যে হাজার বার মন গড়া বানাইলেও বিদাত হবে না, আল্লাহ রাসূল বলেন ধর্মের কাম মন গড়া ভাবে করলে বিদাত হয়। আরেকটা বিদাতের উদাহরণ দিই, মুসলমান মারা গেলে এক গোটা সমাজের জন্য জানাজার নামাজ করা ফরজে কিফায়া, আপনার ঘর নিয়ে মুসলমান মারা গেলে জানাজ না মারা কথা রুকু হওয়া সেটা একটাও নাই, রুকু হওয়া সেটা হওয়া কোরআনের কাম জানাজার ভিতরে হরণ না কেনে নবীর তরিকায় নাই যদি কেউ সোয়াব মানে হইয়া করিলায় জানাজার নামাজের ভিতরে যদি কেউ রুকু করা সোয়াব মানে হইয়া করিলায় জানাজার নামাজের ভিতরে যদি কেউ সেজদা করা সোয়াব মানে হইয়া করিলায় আপনারা আমার এতক্ষণের কথা বুঝিয়া থাকলে কলকাতা বহল সুন্নত হইব না বিদা কেন বিদা নবীত্তরিকায় নাই এমন কাম করছে যেটা সোয়াবের আশায় করছে অথচ নবীত্তরিকায় নাই আল্লাহ রসুল বলে নিজার নাম বিদা। আরেকটা উদাহরণ, যেমন ভাবে জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করার নবীর তরিকায় নাই, জানাজার নামাজের সালাম কে ইয়া মুনাজাত করা নবীর তরিকায় নাই, মন গড়া করলে বিদাত হবে। জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করার বিদাত এখনো জারি হইছে নাকি তাহলে যাব, কিন্তু সালাম কে ইয়া মুনাজাতের বিদাত জারি হইয়া আছে জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করার বিদাত এখন চালু হইছে না, সালাম ফিরাইয়া মুনাজাত করার বিদাত চালু হইয়া আসছে। ফেকার কিতাবে ফতোয়ার কিতাবে লেখা আছে বিদআতুন সাইয়্যাতুন কবিহা, জঘন্যতম খারাপ বিদাত হইল জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করা। এক বেদায় হয় পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মোনাজাত করা যায় জানাজার নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করা যাবে না কেন? আমি কই পাঁচ বেলার নামাজের মধ্যে যদি রুকু সেজদা করা যায় না জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আমরা কি তখন চাবে হল পাঁচ বেলার নামাজে যখন রুকু সেজদা করা যায় তো জানাজাত করা যেত না এখানে নবীর তরিকায়, তাহলে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মোনাজাত করা যায় জানাজার সালাম ফিরাইয়া মোনাজাত করা যাবে না কেন? নবীর তরিকায় নাই, নবীর তরিকার বরখেলাপ মন গড়াভাবে কোন সোয়াবের খান করলে দানখানদের ফিরিস্তা তা লেখেন না, দানখানদের ফিরিস্তা তা লেখেন না, দানখানদের ফিরিস্তায় সোয়াবের খান করা মাত্র একটা সোয়াবের খান করা মাত্র দশটা সোয়াব লেখার লাগি শর্ত আছে নি। এক নম্বর শর্ত হইলো আমল করে নেওয়ার ইমান থাকা লাগবো, আর দুই নম্বর শর্ত হইলো আমলটা মন গড়া ভাবে করা লাগবো, নবীর তরিকা মতো করা লাগবো। চিন্তা করে দেহ কথা বলা আপনারা সমাজ নবীর তরিকা মতো আমল করুন হলনে আর মন গড়া আমল করুন হলনে, এটার লাগি ওয়াজের দরকার, এটার লাগি তফসিরের দরকার। একটা কিচ্ছা হইতে বুঝলা সহজে এক বাদায় কাট নাও মানছে লম্বা দিঙ্গি দিয়া আড়াইশো আট লম্বা দিঙ্গি, এক মাথা তার গাছও বান্ধা আর এক মাথা দিঙ্গি রে তার নৌকার বান্ধা, অন্ধকার রায় বৈটা লইয়া নৌকা তুলছে যাইতো বিয়ের বাড়ি দেওয়াই সালের বাড়ি যাইতো, এক মাথা তো দিঙ্গি রে গাছও বান্ধাই হতাই আর নাই নৌকা তো মাইল জানবো সারা রায় পাইছে বইটা কি তখন সব হল নৌকা বেওয়ার বাড়ির হাতাহাতি গেছে নি, নৌকা বেওয়ার বাড়ির কাছাকাছি গেছে নি কি ভাল লাগে বান্দা বান্দা তেমনি ভাবে যারা মন গড়াভাবে সোয়াবের খান করে নবীর তরিকা বাদ দিয়া এরা নৌকা যাত বান্দা এরা ব্যস্তের খাতার যাইতে হাত নয় এগুলো হাদিস শরীফের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া কুল্লু মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার, শব্দান আমার উম্মত মুসলমানেরা মন ধর্মের কাম মন গড়া করিও না করলে বিদআত হইব, ধর্মের কাম মন গড়া করলে বিদআত, আর যত বিদআত আছে সবগুলি বান্ত পথ আর যত বান্ত পথ আছে সবগুলির পরিণাম জাহান্নাম, যত বিদআত আছে সবগুলি সবগুলি কি পথ বান্ত পথ, আল্লাহ বলেন কুল্ল বিদআতিন ওয়া কুল্ল বিদআতিন দালালা সমস্ত বিদআত বান্ত পথ। বিদআতিরা একটা আদালত আছে যখন ইটারে সুন্নত প্রমাণ করতে পারে না দলিল দিয়া বিদাতে সাব্যস্তই যাই তখন হয় বিদাতে করি তবে আমরা খারাপ বিদাত করি না আমরা ভালা বিদাত করি, এটা দুই নম্বর খাতালত বিদাতিরা, বিদাতিরা কয় নম্বর খাতালত এটা চেষ্টা করে এটা বিদাত না প্রমাণ করত মন গড়া করার কারণে যদি বিদায় হয়, রেলগাড়িও তো মন গড়া বানাইছে, ওটা সরাও তো বিদা দেয়। এটা সরার কথা না দোকাবাজি, দোকাবাজি। দুই নম্বর দোকাবাজি হইল তারা যখন বিদাতে সুন্নত প্রমাণ করতে পারে না, বিদাত বিদাতই প্রমাণ হইয়া যায়, তখন আর উপায় না ভাইয়া, কোন ফোর্স না ভাইয়া, হয় বিদাত করি ঠিক, তবে এটা খারাপ বিদাত করি না, আমরা পালা বিদাত করি। আরেকটা ঘটনা, একটা বাস্তব ঘটনা করি, আমার ছোটবেলায় আমি তখন মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করি, ময়মনসিংহের কৃষ্ণগঞ্জে জানি আন্দা দিয়া লজিং থাকে মাদ্রাসার থেকে কয়েক মাইল দূর। লজিং গাড়ির মেয়ে লোক কুলের শিশু পেশা করছে, দেখা করে ইহারও লইয়া নামাজ পড়ে যায়। আমি বললাম কুলের শিশু পেশা করছে, দেখা করে ইহারও লইয়া নামাজ পড়ে যাও, কিনা হয় কুলের শিশুর পেশা ফা আমার কি কাল লাগে, হয় বাত মাছ খায় না, যারা খালি কুলের শিশু দুধ খায় এরার পেশাব পাক, আর যারা বাত মাছ খায় এরার পেশাব না পাক। তাহলে এই মেয়ে লোকের দৃষ্টিতে পেশাব দুই প্রকার, এক প্রকার পেশাব পাক, আর এক প্রকার পেশাব না পাক। আপনার দৃষ্টিতে পেশাব কয় প্রকার? অল্প না পাক, 100/100%, একশো ভাগের একশো ভাগ না পাক। কিছু বিধাত ভালো আর কিছু বিধাত খারাপ, মিয়ান্না রসুলে বলছে না সমস্ত বিধাত জাহান্নামের পথ, সমস্ত বিধাত জাহান্নামের পথ। আমি দেখি যে বুঝলাম এক বুড়া বেটায় যদি বাত মাছ খাওয়া বাদ দিয়ে খালি দুধ খাওয়া আরম্ভ করে, তিনি বেটার পেশাব খেতে হইব, হয় মোল্লা বড় খারাপ, আমরা যখন কোন ক্ষেত্রের জন্য এই মেয়ে এটা বুঝতে পারছে এবং ভুল সংশোধন করছে, আল্লাহ তারে মাফ করুক, তার গাড়ির বাপ খাইয়ে আমি লেখাপড়া করছি, আল্লাহ তারে নাজাত দান করুক, আল্লাহ তারে শেষ পর্যন্ত বুঝছে তো, যারা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে, সংশোধন করতে পারে, আল্লাহর দরবারে নাজাতের পথ তাদের জন্য খোলা থাকে। আমল করলে একটা সব এরকম করলে দশটা সব লিখি লাইব ধান খান্ডে ফ্রিজটায় বিনা সত্যে কথা করত। এক নম্বর নেক আমল করলে আমার ইমানটা লাগবো, আর দুই নম্বর নেক আমলটা নবীর তরিকা মতে ওয়া লাগবো, নেক আমলটা হার তরিকা মতে ওয়া লাগবো, নবীর তরিকা মতে ওয়া লাগবো। আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমানের সমাজে হাজার হাজার বিদাত চালু আছে, একটা একটা হইয়া যদি হই বাইয়া করব দই, এটা একটা কথা কথা মানুষ হইয়া যাবো, বাইয়া যদি হই বাইয়া করব দই, আস্তে আস্তে বোলার দরকার, আস্তে আস্তে হওয়ার দরকার। এজন্য মুফাসসিরিন কেরাম লেখেন নেক আমল করিয়া আল্লাহর কাছে তার ফল পাওয়ার জন্য তিন সত্যের প্রথম সত্য হইল নেক আমল করেন আমার ইমান থাকতে হবে, দুই নম্বর সত্য হইল নেক আমল কর, নেক আমলটা নবীর তরিকা মতে করতে হবে, মন গড়া ভাবে নেক আমল করলে কোনো কামাই করবে না। নামাজে হিজ্জে দুরুদ শরীফ আসেনি, শুরুতে না শেষে দুরুদ শরীফ পড়া গুনাহ খান না সাবের খান, সাবের খান খান নামাজের শুরু দিয়া আর একবার ভরি রাইলে কিতা হয়, নামাজের নিয়ত বাঙ্গিয়া একবার দুরুদ শরীফ পড়লে এর বাদে বা কিতা ভরলে কিতা হইব, আমার এত আনার কথা আপনার বুঝতে তাহলে হৌকা কি থাকবো, কেন এত বড় সোহাবের খান বিদাত কেন, এই নমাজের নিয়ত বেঞ্জা তোর ছোড়া নবীর তরিকা না এই ভুলে দেখো, এই দেখুন পান বাড়া বাস সোহাবের খান বান বেরকম নেই বিদাত, নমাজের শেষে দুরুদ শরীফ পড়লে হবে সুন্নাত, নমাজের শুরুতে দুরুদ শরীফ পড়লে হবে বিদাত। সিলেট শহরের কোন মসজিদে আমি শুনছি না, অন্যান্য জেলার বিভিন্ন শহরে বিভিন্ন মসজিদে আমি শুনছি আজান দেওয়ার শুরুতে দুরুদ শরীফ পড়ে দিয়ে আজান দেওয়া শুরু করে, আজানের আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, আজান শেষ করিয়া আজানের দোয়া করার আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, খালি আজান শেষ করিয়া দুরুদ শরীফ পড়লে সুন্নত হবে, আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়লে বিদআত হবে। আশা করি সুন্নাত বিদাতের পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। নেক আমলের ফল আল্লাহর কাছে পাওয়ার জন্য তিন নম্বর শর্ত হইল নেক আমলটা সহি নিয়তে করতে হবে। নেক আমল সহি নিয়তে করতে হবে। এখন আমরা সহি নিয়তের ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। সহি নিয়তের মর্ম হইল আমি আমল করি আল্লাহরে খুশি করার লাগে। এতে যদি কোনো মানুষ খুশি হয় এতে আমার কোনো লাভ নাই, আমার নেক আমলের দ্বারা যদি কোনো মানুষ বেজার হয় তাতেও আমার কোনো ক্ষতি নাই। আমি কোন মানুষের লাভ ক্ষতির জন্য খুশি বেজারের জন্য আমল করি না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করি। এই নিয়তে নেক আমল করার নাম সহি নিয়ত। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তার নিয়ত সহি হবে না। এই সহি নিয়তের ব্যাখ্যা। এখন যদি কোন ব্যক্তি আমল করে আর মনে মনে আশা আছে মানুষে আমার এই আমল দেখি আর খুশি হোক, তাহলে এটা সহি নিয়ত না গলত নিয়ত। মানুষে আমার আমল দেখি আমাকে ভালো বলুক, আমার প্রশংসা করুক, এটা হল খারাপ নিয়ত। এই নিয়তের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনের মাঠে আল্লাহ অনেক শহীদকে জিজ্ঞেস করবেন তুমি কি আমল করেছ, আল্লাহ তোমার রাস্তায় জিহাদে বেশি যুদ্ধ করিয়া গলা কাটাইয়া দিয়া শহীদ হইয়াছে। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবা এই সব শহীদ না, এক শ্রেণীর শহীদ। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন এদেরকে জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার অপরাধ কি, আল্লাহ বলবেন তুমি যুদ্ধে গেছিলে আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, সমাজের মানুষ তোমাকে বীর যুদ্ধ বলবে এই আশায় তুমি যুদ্ধে গেছিলে, সমাজের মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, সুতরাং আমার কাছে তোমার কোন পুরস্কার নাই, তুমি জাহান্নামে যাও। এই কথা জাহান্নামী হইল আমলের অভাবে না নিয়তের অভাবে, নিয়তের অভাবে জাহান্নামী হইল। এই জন্য ডান খান্দে যে আল্লাহ একজন ফিরিস্তা মোতায়েন করে আছেন, প্রত্যেক মানুষের খান্দে খান্দে খান্দে ডান খান্দে একজন করে ফিরিস্তা আছে। তাদের ডিউটি হইল এই তিন সত্য মতে যদি কোন মানুষ একটা সোয়াবের কাম করে লগালগ দশটা সোয়াব তার আমল নামায় লিখে আলো দুয়া সত্যে না তিন সত্য মতে। প্রথম নম্বর সত্য হল নেক আমল করনে আর ইমান থাকা লাগবো, দুই নম্বর সত্য হল নেক আমল নবীর তরিকা মতে করা লাগবো, তিন নম্বর সত্য হল নেক আমল সহিমিয়তে করা লাগবে। আর বাম খান্দেও আরো একজন খ্রিস্টান আল্লাহ প্রত্যেক মানুষের মোতায়েন করে আছে, প্রত্যেকটা মানুষের বাম খান্দে একজন করে খ্রিস্টান মোতায়েন করে আছে। এই খ্রিস্টার দায়িত্ব হইল বাম যখন কোন গুণের কাম করব ডান খান্দে খ্রিস্টার পারমিশন না লইয়া গুণা লিখতে পারবে না, কারণ গুণা লেখলেই তার বিপদ গোলাই আইব। গুণা লেখার ব্যবস্থাটা সরাসরি হলে গুণা কম লেখা হইব তার বিপদ কম হইব। বাম কান্দের ফিরিস্তার দায়িত্ব হলো বন্দা যখন কোন গুনার কাম করব ডান কান্দের ফিরিস্তার অনুমতি ছাড়া লিখতে পারবে না। এই কারণে তফসিরে কুর্তুবী শরীফে লেখেন কোন মানুষ যখন কোন গুনার কাম করে যে বাম কান্দের ফিরিস্তায় ডান কান্দের ফিরিস্তার কাছে অনুমতি চায় লিখতাম নি, ডান কান্দের ফিরিস্তা তখন বলেন আল্লাহ গুনাগার বন্দারে তওবা করার ব্যবস্থা দিছে। কোন গুনাগার বন্দা যদি গুনা করার বাদে তওবা হয়ে যায় তাহলে আল্লাহর কাছে এই গুনা মিটি যায়। বেদায় মাত্র গুণা করছে এখনই যদি তুমি লিখিলাম আর বাদে যদি বেদায় তবা করি লাইছে তোমার লেখা আমি কি যাইব, তুই লেখা লিখতে দিলাম সময় দেয়া দেখো তবা করে নি। তোমার বাম খান্ডের ফিরিস্তা তার গুণা লেখেন না, অপেক্ষা করতে থাকেন গুণা লেখে কি তবা করে কিনা, যদি তবা করে না বাম খান্ডের ফিরিস্তা আবার অনুমতি চায় বলে তবা করার সময় দেওয়া হইল তবা করলো না এখন লেখবো কিনা, ডান কান্দে ফিরিস্তা বলেন আবারও তওবা করার সুযোগ দেওয়া দেখো তওবা করে কিনা, আবারও তওবা করার সুযোগ দেওয়ার পরে যখন তওবা করে না তৃতীয়বারের বেলায় বাম কান্দের ফিরিস্তা জিজ্ঞেস করেন বারবার তাকে তওবা করার সুযোগ দেওয়া হলো গুনাহ করার বাদে তারপরেও সে তওবা করলো এখন লিখবো কিনা, ডান কান্দের ফিরিস্তা বলেন হ্যাঁ এখন তুমি তার গুনাহ লিখতে পারো তবে তোমার লেখার নিয়ম আর আমার লেখার নিয়ম ভিন্ন, আমার লেখার নিয়ম হইল সোয়াবের কাম যদি তিন সত্য মতে একটা করে দশটা সোয়াবের আত্মহত্যার আমল নামাইল আমি লিখি, আর তোমার নিয়ম হইল একটা গুনার কাম হইয়া যদি তওবা না করে একটা গুনা লেখবায় বেশি লেখায় পায় না। আল্লাহ সোয়াব কম লেখার ব্যবস্থা দিছেন না বেশি লেখার ব্যবস্থা দিছেন, গুনা বেশি লেখার ব্যবস্থা দিছেন না কম লেখার ব্যবস্থা দিছেন, সোয়াব বেশি হইলে সুখ শান্তি বেশি হবে গুণা কম হইলে শাস্তি দুঃখ দুর্দশা কম হবে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখ শান্তিতে পৌঁছার জন্য দুঃখ দুর্দশার থেকে বাঁচার জন্য ফিরিস্তা মোতায়েন করে দেওয়া তার ব্যবস্থা করেছে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত্তাইব যে ব্যক্তি গুণা করার বাদে যথারীতি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা করার বাদে আবার যে গুণা বলা যাবে। আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ কুল্লুকুম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। হে উম্মতেরা, তোমরা সবাই গুনাহগার, শুধুমাত্র নবীগণ গুনাহগার না, নবীগণ ছাড়া আর বাকি সমস্ত মানুষ গুনাহগার। কিন্তু আল্লাহর রাসূল বলেন যে সমস্ত গুনাহগারেরা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। কিন্তু মুফাসসিরিন কেরাম লিখেছেন তওবার দ্বারা গুনাহ মাফ হওয়ার জন্য ছয়টা শর্ত আছে। মুখে মুখে তওবা করলাম তওবা করলাম কইলে তওবা হয় না, তওবা কবুলার লাগে কটা শর্ত আছে। এক নম্বর শর্ত হল গুনার কারণে লজ্জিত হওয়া লাগবে, গুনার কারণে আফসোস করা লাগবে, গুনা করার বাদে অনুতাপ অনুশোচনা করতে হবে। দুই নম্বর শর্ত হল গুনা সারিয়া দিয়া তওবা করতে হবে। তিন নম্বর শর্ত হল ভবিষ্যতে আর গুনাহ না করার জন্য আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। চার নম্বর শর্ত হল যে ইবাদত সময় মতো না করিয়া গুনাহ করলো, এটা যদি পরে কাজা করার নিয়ম থাকে কাজা করিয়া তওবা করতে হবে। পাঁচ নম্বর শর্ত হল কোন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়া, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করিয়া যদি গুনাহ করিয়া থাকে, তাইলে তার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া তওবা করতে হবে। ছয় নম্বর শর্ত হল আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে। ছয় শর্ত পালন করিয়া তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করিয়া দিয়া আর ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা যাবে। তাইলে বাম খান্ডের সিরিজটা যে গুনাহ লেখে না তওবা করার সুযোগ দেয়, তওবা করার সুযোগ দিলে বাদে এই তওবার নিয়ম মতনই তওবা করা লাগবে। ছয় শর্ত পালন করিয়া তওবা করলে সব গুনাহ মাফ হইয়া যায় আর আমলনামায় লেখা হয়। ইমান তারা নেক আমল করলে যেমন আমল নামায় লেখা হয় না, মন গড়া ভাবে নেক আমল করলে যেমন আমল নামায় লেখা হয় না, শহীদ তারা নেক আমল করলে যেমন আমল নামায় লেখা হয় না, তেমনি হবে গুনা করার বাদে তওবা করিয়া ফেললে সেই গুনার আমল নামায় লেখা থাকে না, এই গুনা মিটিয়া যায়। গেল সাড়ে তিরিশটার বিবরণ, সামনে একজন কিসে একজন দুইজন, দুই খান্দে দুইজন চারজন, আর দুইজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন, প্রত্যেক মানুষের দুই ফুটের মধ্যে দুইজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন, দুই ফুটের মধ্যে দুইজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন, এই দুই ফিরিস্তার দায়িত্ব হইল। তফসিরে কুর্তুবী শরীফে দেখেন শুধুমাত্র দুরুদ শরীফ যারা যথারীতি পড়ে তাদের দুরুদ শরীফের সোয়াবটা স্পেশিয়াল ভাবে আলাদা ভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য, এবাদত করে রাখার জন্য প্রত্যেক মানুষের দুই ফুটের মধ্যে আল্লাহ দুইজন করে ফিরিস্তা মোতায়েন করে। কারণ হাদিস শরীফে আছে দুরুদ শরীফ সকল বিপদ মুক্তির সহজ ব্যবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাযিল করবে, আর যে ব্যক্তি আমি রাসূলের প্রতি দশ বার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি একশত বার রহমত নাযিল করবে, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একশত বার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি হাজার বার রহমত নাযিল করবে, যে ব্যক্তি আমি রসুলের প্রতি হাজার বার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার দুনিয়া আখেরাতের সমস্যা সমাধানের ব্যবস্থা করবে। তাহলে দুরুদ শরীফ বেশি বেশি পড়া হইল বিপদ মুক্তির পথ, বিপদ মুক্তির সহজ ব্যবস্থা। যার আমলনামায় যত বেশি দুরুদ শরীফের সওয়াব থাকবে সে দুনিয়াতে এবং আখেরাতে তত সহজে বিপদ মুক্ত হইতে পারবে। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। দুরুদ শরীফ পড়ার সওয়াব আলাদা ভাবে হেফাজত করার জন্য প্রত্যেক বন্দার দুই ফুটের মধ্যে দুইজন করে ফিরিস্তা মোতায়েন করে রাখছে। কিন্তু অন্যান্য নেক আমল যেমন আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু নিয়মাবলী আছে, কিছু শর্ত সহায়তা আছে, তেমনি ভাবে কোন মানুষের নবীর প্রতি পড়ার দুরুদ শরীফের সওয়াব হেফাজতে থাকার জন্য কিছু নিয়ম আছে, কিছু শর্ত সহায়তা আছে। আমাদের বর্তমান সমাজে দুরুদ শরীফ পড়ে না এমন কোন মুসলমান আমার জীবনে পাইছি না, আমার জীবনে এমন কোন মুসলমান পাই নাই যে মুসলমানের দুরুদ শরীফ পড়ে না। আমার জানা মতে, আমার ধারণা মতে সব মুসলমানের দুরুদ শরীফ পড়ে, কিন্তু ব্যতিক্রম হয় নিয়মের বেলায়। নিয়ম মতো দুরুদ শরীফ পড়লে সওয়াব হবে, আল্লাহর কাছে বিপদ মুক্তির ব্যবস্থা হবে, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে, নবীর সুপারিশ লাভের ব্যবস্থা হবে, এমনকি দুনিয়ার জিন্দগিতে স্বপ্নে নবীজির সাথে সাক্ষাতের ব্যবস্থা হবে। নিয়ম সারা সারা জীবন বড় গুরুর সহিত পড়লে দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখেরাতেও কোনো কাজে আসবে না। এই জন্য তফসিরে কুর্তুবী শরীফে লেখেন, মুসলমানের জিন্দগিতে দুরুদ শরীফ পড়া চার প্রকার। দুরুদ শরীফ পড়া কত প্রকার? এক নম্বর দুরুদ শরীফ পড়া ফরজ, দ্বিতীয় প্রকার দুরুদ শরীফ পড়া ওয়াজিব, তৃতীয় প্রকার দুরুদ শরীফ পড়া সুন্নাত, চতুর্থ প্রকার দুরুদ শরীফ পড়া মুস্তাহাব। লেখেন তফসিরে কুর্তুবী শরীফে, মুসলমানের জিন্দগিতে দুরুদ শরীফ পড়া ফরজ কোন সময়? প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরুদ শরীফ পড়া ফরজ। আর ওয়াজের মাহফিলে বসলে পরে উঠার পূর্ব পর্যন্ত একবার দুরুদ শরীফ পড়া ওয়াজিব। আর ওয়াজ না বইলে যতবার নবীর নাম শুনবে ততবারই দুরুদ শরীফ পড়া ওয়াজিব। তাহলে ওয়াজিবটা আমার কয় প্রকার হইল? দুই প্রকার। ওয়াজ বইলে একবার ওয়াজিব, আর ওয়াজ না বইলে যতবার নবীর নাম শুনব ততবারই দুরুদ শরীফ পড়া ওয়াজিব। আশ্চর্যের ব্যাপার হইল তফসিরে কুর্তুবী শরীফে এই কথার কারণ উল্লেখ করে দিয়েছেন যে ওয়াজ না বইলে যতবার নবীর নাম শুনব ততবারই দুরুদ শরীফ পড়া ওয়াজিব হওয়া সত্ত্বেও ওয়াজ বইলে শুধুমাত্র একবার ওয়াজিব কেন? তার কারণ লেখেন, ওয়াজ হরা ফরজে কেফায়া আর ওয়াজ হুনা ফরজে আইন। ওয়াজ হরা ফরজে কেফায়া, ফরজে কেফায়া হয় এমন ফরজ একজনে না করলে আরেকজনে করলে চলে, একজনে না করলে আরেকজনে করলে চলে, এর নাম ফরজে কেফায়া। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ যদি কেউ করি নাই তো অন্যরা পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটার নাম ফরজে কেফায়া। কিন্তু ফাঁসত্বের নামাজ কিটা জানেন আপনারা? যে ফরজে হয়নি, একজনে করলে আরেকজনের পক্ষ থেকে আদায় হইত না, এটার নাম হইলে ফরজে হয়নি। ওয়াজ হরা ফরজে কেফায়া কেন? একজনে করলে আরেকজনের পক্ষ থেকে আদায় হইয়া যায়। কিন্তু ওয়াজ শোনা ফরজে আইন কেন? একজনে ওয়াজ হরলে আরেকজনের কোন উপকার হইত না, যে ওয়াজ হল তার উপকার হইত। ওয়াজ শোনা ফরজ কেন? ওয়াজ শোনা ফরজ এই জন্য, ওয়াজ শুনলে পরে নেক আমলের আগ্রহ জাগে আর গুনা সারার মতো মন তৈয়ার হয়। নেক আমলের আগ্রহ জাগানি ফরজ, গুনা সারার মতো মন তৈয়ার হওয়া ফরজ। এই কারণে ওয়াজ শোনা ফরজ। এই কারণে তফসিরে কুর্তুবী শরীফে লেখেন, ওয়াজে বসার পরে একবার দুরুদ শরীফ পড়িয়া ওয়াজিব আদায় করো আর বাকি সময় ওয়াজ হুনিয়া ফরজ আদায় করো। একবার ফরজ ফরজ বাদ দিয়া খালি ওয়াজিব আদায় করে, এবারে কেমন বুদ্ধিমান। এসার সময় চার রাহাত নামাজ ফরজ আসেনি, আর তিন রাহাত নামাজ বিতির ওয়াজিব আসেনি, মানে চার রাহাত ফরজ খান করে না, খালি তিন রাহাত বিতির খান করি লায়। এবারে আমি বুদ্ধিমান না বুকা, ফরজ বাদ দিয়ে ওয়াজিব ধরছে। ওয়াজিবের জায়গা ওয়াজিব আদায় করো, ফরজের জায়গা ফরজ আদায় করো। ওয়াজ হুনা ফরজ, এটা আদায় করো যতক্ষণ পর্যন্ত সুযোগ পাও ততক্ষণ পর্যন্ত। দুরুদ শরীফ পড়া ওয়াজিব, একবার করিয়া ওয়াজিব আদায় করো আর বাকি সময় ফরজ আদায় করো। তফসিরে কুর্তুবী শরীফে লেখা আছে, এই জন্য ওয়াজের মাঝে বইলে বসার পর থেকে উঠার পূর্ব পর্যন্ত একবার দুরুদ শরীফ পড়া ওয়াজিব, আর ওয়াজ না বইলে যতবার নবীর নাম শুনব ততবারই দুরুদ শরীফ পড়া ওয়াজিব। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানির আগে দুরুদ শরীফ পড়া সুন্নত। আর এই তিন জায়গা ছাড়া আর যত জায়গায় দুরুদ শরীফ পড়ার নিয়ম আছে সবগুলি মুস্তাহাব। দুরুদ শরীফ কয় প্রকার হইল? জীবনে একবার পড়া ফরজ, ওয়াজ বইলে একবার পড়া ওয়াজিব, ওয়াজ না বইলে যতবার নবীর নাম শুনবে ততবারই ওয়াজিব, আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানির আগে দুরুদ শরীফ পড়া সুন্নত। আর এই তিন জায়গা ছাড়া যত জায়গায় দুরুদ শরীফ পড়ার নিয়ম আছে সব দুরুদ শরীফ পড়া মুস্তাহাব। দুরুদ শরীফে আর কোরআন শরীফে একটা আশ্চর্য মিল আছে, কিরকম? যেমন ভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন একবার দুরুদ শরীফ পড়লে দশ বার রহমত নাযিল হয়, তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় এক হরফে দশ নেকি পাওয়া যায়। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় এক হরফে দশ নেকি পাওয়া যায়। কিন্তু আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন অনেক কোরআন পড়নেওয়ালা আছেন, একদিকে তারা কোরআন পড়তে থাকেন অপরদিকে কোরআন তাদেরকে লানত করতে থাকে। কোরআন পড়লে কোন কোরআন পড়নেওয়ালাকে কোরআনে লানত করে? যে কোরআন পড়নেওয়ালায় কোরআনকে গলত পড়ে, কোরআন গলত পড়লে লানত হয়, কোরআন সহি পড়লে প্রতিহরফে দশ নেকি পাওয়া যায়। এই কোরআন পড়লে যে প্রতিহরফে দশ নেকি পাওয়া যায় বিনা শর্তে না সহি পড়ার শর্তে? সহি পড়ার শর্তে। তেমনি ভাবে দুরুদ শরীফ একবার পড়লে দশ বার রহমত নাযিল হয়, গলত পড়লে না সহি পড়লে কোরআন শরীফের গলত সহি আছে, দুরুদ শরীফের গলত সহি নাই, আরবি ভাষায় কোনো কিছু পড়ার মধ্যে লম্বা বাতি নাই, কোন কোন হরফ লম্বা হরি ভরা লাগে, কোন হরফ বাতি হরি ভরা লাগে, এরকম নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা সহি পড়া জানেন তারা জানেন, ইয়া তিন আলিফ লম্বা, কাফিরুনের কা এক আলিফ লম্বা, রুনের রু তিন আলিফ লম্বা, লা আবুদু মা তাবুদু, লা আবুদুর মধ্যে লা তিন আলিফ লম্বা, লম্বা বাদি আসেনি না ভাই। এর অর্থ হইল, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত বুত মূর্তির পূজা করো এইগুলি আমি কখনো করি না, এই হল আয়াতের অর্থ। কিন্তু যদি লা আবুদু লারে লম্বা না করিয়া বাটি করি হয়, লা আবুদু মা তাবুদুন যদি পড়িলায়, এর অর্থ দাঁড়ায়, হে রসুল করিম সুসলাম আপনি বলে দিন হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি। সময় অর্থ বিগড়ে নি, অর্থ বিগড়ে, এই কারণে কোরআন গলত পড়লে লানত হয়, দুরূদ শরীফে সহি করিয়া পড়লে একবার পড়লে রহমত নাজিল হয়, দশবার রহমত নাজিল হয়, আর গলত করিয়া পড়লে দুরূদ শরীফ বিগড়ি যায়, দুরূদ শরীফ তাহে না, অর্থ পরিবর্তন হইয়া যায়। যেমন আমরা যে সব কত বাদেদের আগিনি দিয়া দুরূদ শরীফ কত জনে পড়ুন, তার কোন হিসাব নিকাশ নাই, কিভাবে লম্বা টান দিলে দুরুদের মধ্যে শ্রোতারা বক্তব্য খালি এই শিখিস, দুরুদের মাঝে কিভাবে লম্বা করিয়া টান দিলে শ্রোতারা সুরের তালে তালে বক্তা বক্ত হইয়া যাইবে, এই ফিকিরেই বেশিরভাগ দুরুদ শরীফ পড়া হয়, এক একজনে এক এক সুর আবিষ্কার করিয়া হইছে, ই সুর দিয়া শ্রোতারা রেমজানি যায় বেশি। এর মাঝে একটা সুর আছে আমার লাগান, আসলে উচ্চারণটা হইল আলা আলি, আলা তিন আলিফ লম্বা, আলার লা ক আলিফ লম্বা, কিন্তু এরা তিন আলিফ লম্বা করলে সুর কাহেরা, তিন আলিফ লম্বা করলে এই সুর তাহেনা, আর সুর না দিলে শ্রোতাভাবে বক্ত করা যায় না, আসল ব্যাপারটাকে দেখে, সুর না দিলে শ্রোতাভাবে মজানি যায় না, আর সুর দিতে গেলে এই সহি বইরা করা যায় না, এই ধরনের সহি বড়া বাদ দিয়া গরত করে সুর দিয়া শ্রোতারানে মজাইল, আলি এইভাবে সহি উচ্চারণ করলে এর অর্থ হয়, হে আল্লাহ শুধু নবীর প্রতি রহমত নাজিল করো তাই নয়, নবীর পরিবার পরিজনের উপরও রহমত নাজিল করো, ওয়ালা আলি বললে এর অর্থ হইল এটা, কিন্তু ওয়ালা আলি বললে লাই আলি লাইলুন শব্দের বহু বচন, লাইলুন অর্থ রাইট, এর অর্থ দাঁড়ায় রাত গুলির উপর রহমত নাজিল করো, রাত গুলির উপর রহমত নাজিল করলে নবীর নামে গীতা হইল, দুরুদ রইল না আর কোনটা হইল, গীতা হোক যে শব্দের অর্থ দাঁড়ায় রাইতের উপরে রহমত নাজিল করো, এটা নবীর সাথে কোন সম্পর্ক রয়েছে তারই কথা, কোন শব্দের দুরুদ কোনটার নাম, দুরুদ দুরুদ থাকে না সুরের কারণে, এই কারণে বলা হয়েছে যথারীতি দুরুদ শরীফ পড়লে একবার পড়লে দশটা রহমত নাজিল হয়, যেমন ভাবে কোরআন শরীফ সহি করিয়া পড়লে এক হরফে দশটা নাকি পাওয়া যায়, গলত পড়লে কি তা হয়, কোরআন শরীফ গলত পড়া যেমন লালতের কারণ, সহি পড়া রহমতের কারণ, তেমনি ভাবে দুরুদ শরীফ সহি পড়া রহমতের কারণ, গলত পড়া লালতের কারণ। এই জন্য দুই ফুটের মধ্যে যে আল্লাহ দুইজন ফিরিস্তা মোতায়েন করে রাখেন দুরুদ শরীফের সোয়াব হেফাজত করে রাখার জন্য, গলত পড়লে না সহি পড়লে, যারা সি যারা সহি করে বসেন তারা রে জিগাই চাব হল ওয়াও জবর ওয়া আইন জবর আলাম হারা জবর লা তে কি তাইল আর হামজা হারা জবর আ লাম জেল দি তে কি তাইল দুনো আনে মিলে হইল ওয়ালাই আলি ওয়ালা আলি ওয়ালা আলি রে ওয়ালাই আলি হয় কেনে রাজনীতি রাখার লাগি শ্রোতার রে মজাইবার লাগি, যে নবীর মহব্বতের দুরুদ না শ্রোতার মহব্বতের দুরুদ, আমার হয় ভাই ভাই হয় নবীর মহব্বতের দুরুদ স্বরূপ না, তুমি হও পিতা হও পিতা আল্লাহর কোন অলি বলেন একটা হইয়া আরটা হইয়া দুনিয়ার মানুষকে দুকা দেওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর এইভাবে দুকা দেওয়া যাইত না। ইয়াদ রাখিও, একটা হইয়া আরটা হইয়া মানুষকে দুকা দেওয়া যাইতে পারে, একটা হইয়া আরটা হইয়া কোনদিন আল্লাহকে দুকা দেওয়া যাবে না। কয়জনকে ইস্তার বিবরণ গেল? ছয়জন। সামনে একজন, পিছে একজন, দুইজন, দুই খান্ডে দুইজন, চারজন, দুই ফুটো দুইজন, ছয়জন। আর দুইজনকে ইস্তাটা হইন দুই চৌক, আর দুজন ফিরিস্তা দাঁড়িয়ে চৌকে একজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন, বাম চৌকে একজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন। এই দুই ফিরিস্তার দায়িত্ব হইল তুমি দৈনন্দিন চলাফেরা করতে, উঠা বসা করতে যত রকমের ধুলাবালু তোমার শরীরে পড়ে আর যত জিনিসের তেজ টক করার ঘর্ষণ তোমার শরীরে লাগে, এটা যদি চৌক লাগে যে চৌকার তো নাই। চলাফেরা করতে, গাড়ি তুলতে এলামতে মানুষের শরীরে ধাক্কা ধোক্কা লাগেনি, ধুলাবালু শরীরে ভরেনি, অনেক সময় ভাতরের খনাও শৈল্য বলেনি, অনেক সময় ফুক দুঃখ শৈল্য আইয়া বয়নি, এটা অহলটা যদি শোক লাগত হতে শোক কাটত নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের এই নাজুক অঙ্গ, এই স্পর্শকাতর অঙ্গ, চক্ষুকে হেফাজত করিয়া রাখার জন্য দুই চোখের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুইজন করে ফিরিস্তা মোতায়েন করে দিছে। এদিকে মানুষের বিভব মুক্তির ব্যবস্থা নয়। এই জন্য তফসিরে কুরতুবী শরীফে লেখেন এই সবগুলি ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে দিচ্ছেন শুধুমাত্র মানুষকে বিপদ থেকে মুক্ত করিয়া রাখাতে, যেন আটজন ফিরিস্তার দায়িত্ব। আরেক বেটা ভাই আমার চৌকো যেদিন বালু ফসি এদিন তারা দুজন হয়ে আসলা সর্বোচ্চ আল্লাহ যখন আল্লাহ বলেন ও চৌকের দুজন ফিরিস্তা পাঁচ বছর ডিউটি করছ, দশ বছর ডিউটি করছ, পঞ্চাশ বছর ডিউটি করছ, তার চৌকো কিচ্ছু করতে দিত না, আজকে এক সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করো, তার চৌকো আমি একটা দুলার কোনা মালাইয়া শিক্ষা দিতাম, তোমার চোখ দিসলাম কি তার লাগি আর চোখ দিয়া হর কিতা, এই শিক্ষা দেওয়াকে। জবাব আসেনি না জবাব নাই? যেদিন দুলা হসিল তার চোখ ওই দিন ফিরিস্তায় কিনা হসিল, আল্লাহ তার অনেক কর্মবিরতি দিয়া দিসলা, এখন বন্ধ করো তোমরা ডিউটি পালন, এখন তার চোখ একটা হরো কারো চোখ দিলাম কি তার লাগিয়া চোখ দিয়া করে কিনা। আপনারা জানা মতো বাংলাদেশের মুসলমানে আল্লাহ যে তার লাগি চোখ দিচ্ছেন খালি এটাতেই ব্যবহার করে না, অন্য জায়গা তো ব্যবহার করে, অন্যান্য কোন কোন জায়গার ব্যবহার করে এটার হিসাব দিয়া বিবরণ দিয়া সারা হইতে শেষ করা যাইত না। এর মধ্যে বর্তমান যুগে যেই হারামের মধ্যে বর্তমান যুগে সারা দুনিয়ার বেশিরভাগ মুসলমান যেই হারাম জিনিসের মধ্যে চক্ষু ব্যবহার করে এটা হলো টেলিভিশন। কজন মুসলমান অন্তত শহরের মাঝে ভাইবা যারা কোনো টেলিভিশন নাই, টেলিভিশনের ওয়াজ করলেই হয় টেলিভিশন দেখা আরাম নেই, আমি কই না টেলিভিশন দেখা আরাম নাই, নারীর ছবি দেখা আরাম, তোমার ঘরে টেলিভিশন ও নারীর ছবি দেখাই নি এখান কইয়া যাও কিনা হন চাব, যত বেটার ঘরে টেলিভিশন আছে এরা টেলিভিশন ও নারীর ছবি দেখায় নি, ওই দেখারাম কথা বুঝাইছি না বুঝাইছি না। এই টেলিভিশনকে নারীর ছবি মুক্ত ও করা যাইত না, আর এই টেলিভিশন দেখা হালাল হইত না, না লবণ তেল হবা না রাধা না সেগা, নয় মন তেল হইত না রাধায় নাচত না, টেলিভিশন দে নারীর ছবি মুক্ত ও হত না, এই টেলিভিশন দেখা হালাল হইত না। দিন রাত চব্বিশ ঘন্টা যখন তখন যখন মনে চায় তখন যার মনে চায় সে মা বাপ ভাই বোন হলতা একানবইয়া টেলিভিশন দেব, নারীর ছবিযুক্ত টেলিভিশন দেখা হারাল না হারাম, চোখ দিসলাম তোমার হারাম দেখায় হারাম দেখার লাগে চোখ দিসলাম, হারাম যে দেখো খাওয়ার দেওয়া চোখ দিয়ে হারাম দেখো, তোমাকে হুঁশিয়ার করার জন্য, তোমাকে সতর্ক সংকেত দেওয়ার জন্য মাঝে মধ্যে কোনদিন চৌকের ফিরিস্তারে নির্দেশ দেই দুই মিনিটের লাগি ডিউটি বন্ধ রাখো, আর চৌকো একটা বোকা করুক একটু চিন্তা করুক ইসলাম কিতার লাগি চোখ দিয়ে আর করে কিনা, কথা বুঝেছি নি যাব। এই জন্য মাঝে মধ্যে আমাদের চোখে দুলুবালি পড়ে, মাঝে মধ্যে আমাদের চোখে পোকা মাকড় পড়ে, আল্লাহ আমাদেরকে সতর্ক করে দেন সাবধান, এই সব দেশি হারাম জিনিস দেখার জন্য, চোখ দিয়েছি হালাল জিনিস দেখার জন্য, চক্ষুকে হারাম জিনিস দেখার কাজে ব্যবহার করিও না, ব্যবহার করলে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। না চোখের কোন হিসাব নাই আল্লাহর কাছে। আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা। কানের দ্বারা কি হারাম করছো এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, চোখের দ্বারা কি হারাম করছো এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, দিল দিয়া অন্তর দিয়া কি হারাম করছো এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। খালি চৌকে আরাম করে না অন্তরেও আরাম করে, প্রশ্ন থাকে অন্তরে কিটা আরাম করে, অন্তরে সিদ্ধান্ত করে বা কর্ত এর বাদে করে, ওই অন্তরের সিদ্ধান্ত নাই যে অন্তরের আরাম, অন্তরে যদি কল্পনা করে পাপের এটা গুণা হইতো না, কিন্তু অন্তরে যদি সিদ্ধান্ত করে গুণা হয়ে যাইব। কথা বুঝলেন সব, অন্তরের ভাব কোনটা, অন্তরের কল্পনা ভাব না অন্তরের সিদ্ধান্ত পাপ, অন্তরের সিদ্ধান্ত পাপ অন্তরের কল্পনা পাপ নয়। তবে একটা কথা আছে, যে অন্তর দিয়ে পাপের কল্পনা বেশি বেশি করে, বেশি বেশি কল্পনা করতে করতে একদিন সিদ্ধান্তই পৌঁছে, যে অন্তরের দ্বারা পাপের কল্পনা বেশি বেশি করে, বেশি বেশি কল্পনা করলে এই কল্পনা শেষ পর্যন্ত কল্পনা থাকে না, একদিন সিদ্ধান্ত হইয়া যায়। যেদিন সিদ্ধান্ত হবে সেদিন তত্ত্বরই কারণে করুক, অন্তরের দ্বারা যে সিদ্ধান্ত করলো এটার কারণে তার আমল নামায় পাপ লেখা হইয়া যায়। খানের দ্বারা কি পাপ করছিল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, চোখের দ্বারা কি পাপ করছিল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, অন্তরের দ্বারা কি পাপ করছিল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলছেন, একদিন তোমার খানে সাক্ষী দিব, আসলে দিন তোমার খানে সাক্ষী দিব আল্লাহর কাছে খানের দ্বারা কি পাপ করছিল, চোখে সাক্ষী দিব আল্লাহর কাছে চোখের দ্বারা কি পাপ করছিল, হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব। আল্লাহ বলেন আল্লাহ যখন হাসের দিন পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করবেন পাপ কর, পাপ করলা কেন, খবর না পাপের দ্বারের কাছে গেছি না তোমাদের, হাসা না মিশা, কেন মিশা কথা বলবে, কারণ সাজা সামনে উপস্থিত, জাহান্নাম সামনে উপস্থিত। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন পাপ করলে কেন, পাপ জীবনে কোনদিন করছি না, তখন আল্লাহ বলেন আমি তার বাক শক্তি বন্ধ করে দেবো, তার মুখে মোহর মারিয়া দেবো, দিয়া তার পাউকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল, হাতকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল, কানকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল, চক্ষুকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল, পায়ে তার পাপের কথা কইয়া দিব, হাতের দ্বারা কোন পাপ করাইছিল হাতে কইয়া দিব, খানের দ্বারা কোন পাপ করাইছিল খানে হইয়া দিব, চোখের দ্বারা কোন পাপ করাইছিল চোখে হইয়া দিব। তখন আল্লাহ কিবা দিন হচ্ছে করছিলে বর্ষ না ভাবে এরা কি তা হয়, ধরা হচ্ছে না ধরা হচ্ছে না, তখন কইব করছিলাম কি হয়ে আমার বুঝে না, এরা হইয়া দিছিলাম আমি করছিলাম, মানুষ যখন অপরাধ করিয়া ধরা ধরে ফইলা চেষ্টা করে অপরাধ করছে না অস্বীকার করিয়া বাসি যাইত, যখন প্রমাণ হইয়া যায় অস্বীকার হইয়া বাঁচতে পারে না, তখন এটাকে ব্যাখ্যা করে ভিন্ন ভাবে, এটা মানুষের স্বভাব, মানুষের স্বভাব নাই চিনন্নি না চিনন্নি, খুব ভালো চিনন, তোমার তো খেয়ে বলাইছো তুমি কিনা কিনা তোমার স্বভাব আছে আল্লাহর ভালো সন্ধান আছে, তুমি যে অপরাধ করিয়া কইলে অস্বীকার করো বাঁচার লাগি আল্লাহর জানা আছে, এরপরে যখন অস্বীকার করিয়া হলো না তখন যখন তুমি তোমার অপকর্মের অপেক্ষা করো তখন তোমার কিভাবে বন্দী হওয়া রাখবো, হয় বুদ্ধি আল্লাহর জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কইলা যখন জিজ্ঞেস করবেন কেন পাপ করলা কও, তখন কইব করছি না অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী আদায় কইরা কইবা, তুই নো কইছো তোর সস্তাতে তোর শরীরের অঙ্গ কিটা হয়, তখন কইব আল্লাহ করছিলাম আমি নিজের বুঝে করছি না, অমুখের বুদ্ধি করছি অমুখে বইয়া দিছিলি কারণে করছি, আজ আমার শাস্তি না দিয়ে তারে দিলাও, আল্লাহ কইবা তুই যখন অমুখের ঘরে ভাব করছিল এটা না দাঁতের লাগি, ও অমুখের কাছে যা আমার কাছে তোর না দাঁতের ব্যবস্থা নাই, অমুখের কাছে গিয়ে যখন দেখবো তার কাছেও না দাঁতের ব্যবস্থা নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখন কেন এখন বল কেন পাপ করছিলে, তৃতীয়তবার জিজ্ঞেস করার পরে যখন জবাব দিতে পারতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফিরিস্তাদেরকে বলবেন খুজুহু ফাকুলুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা দিরহান ফাসলুকুহু, এর দ্বারা এর গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, এর হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, এর পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, সত্তর হাত লম্বা লোহার জিঞ্জি দিয়ে আগুনের মধ্যে লটকাও। আমার মনে করছি না ও মুখে হইয়া দিয়ে করছি এটা হইয়া জান বাঁচনি, এটা হইয়া জান বাঁচত নাই, কাজে আল্লাহর কাছে জান বাঁচাইবার একমাত্র পথ পাপ করছো বলবার আগে আগে স্বীকার করি দাও, আর লজ্জিত হইয়া পাপ ছাড়িয়া দিয়া আল্লাহর পথের প্রতীক হইয়া যাও, আল্লাহর কাছে না যাতে পথ খোলা আছে। কখন ফিরিস্তার বিবরণ গেল আটজন, সামনে একজন, শিশে একজন, দুইজন, দুই খাম্ব দুইজন চারজন, দুই টুটে দুইজন ছয়জন, দুই চৌকে দুইজন আটজন, আর একজন করে ফিরিস্তা মোতায়েন করা থাকেন প্রত্যেক মানুষের মুখের ভিতরে জিব্বায়। তার দায়িত্ব হইল গুণত অবস্থায় যখন কোন মানুষ অচেতন অবস্থায় হা করিয়া থাকে, তখন যদি তার মুখের ভিতর দিয়ে কোন বিষাক্ত ফুকা মাকড় ঢুকে, বিপদ হরবনি, এই বিপদটাকে হেফাজত করার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে একজন করে ফিরিস্তা মোতায়েন করে থাকে। প্রত্যেক মানুষের কপালে কপালে একজন করিয়া ফিরিস্তা মোতায়েন করছে, প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা মোতায়েন করা আছে। এই ফিরিস্তার ডিউটি চারটা, কপালের ফিরিস্তার ডিউটি হটা চারটা। এক নম্বর ডিউটি হলো কোন মানুষ যদি অহংকারী হয় তাহলে তারে অপদস্থ হয়ে যাবে, আর কোন মানুষ যদি বিনয়ী হয় তাহলে তাকে মর্যাদাশালী করে দাও। তিন নম্বর দায়িত্ব হল কোন সুরাদের খানের সুযোগ পাইলে ইবলিসে তার অন্তরের মাঝে জাগাই দেয় করিষ্ণা কষ্ট হইব, আর কপালের ফিরিস্তায় তার অন্তরের মাঝে জাগাই দেয় কষ্ট কম হইব, লাভ বেশি হইব, করলে ভাই হইব। চার নম্বর দায়িত্ব হলো কোন গুনার খানের সুযোগ পাইলে ইবলিসে কয় হরিনা মজা হইব, কপালের ফিরিস্তায় মনের মাঝে সঙ্গে সঙ্গে জাগাই দেয় মজা কম হইব, সাজা বেশি হইব, করলে বুঝা করিস। কপালের ফিরিস্তার ডিউটি কটা, এক নম্বর ডিউটি হলো কোন মানুষ যদি অহংকারী হয় তাহলে তারে অপদস্থ হয়ে দেওয়া। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপদস্থ করিয়া ছাড়বেন। অহংকার কারে হয়? আমি বড়, এই মনোভাবের নাম হইল অহংকার। আমি বড়, এই মনোভাবের নাম হইল অহংকার। এক বুজুর ঘরে একজনে জিগাইছে যে তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি? তাই কইছিল জবাব দিতাম পারতাম না, মরার বাদে আমি বুঝতাম পারব আমার মুখের দাড়ির দাম বেশি না তোমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি। কারণ মরণ খালো যদি আমি ইমান লইয়া মরতাম পারি না, যে আমার মুখের দাড়ির কোনো দাম নাই, তোমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি। আর যদি মরণ খালে আমি ইমান লইয়া মরতাম পারি, তাইলে সারা দুনিয়ার সমস্ত জীব জানোয়ার নয় সমস্ত ফিরিস্তার চেয়েও আমার দাম দাড়ির দাম বেশি। ওই বুজুর্গের যখন মরণ হইল, হাতিয়া হইনি আপনারা যেটার মাঝে হইয়া লাশ রে নেই, ওটার মাঝে হইয়া যখন মানুষে তার লাশ লইয়া লইতেছেন, ওই বেটার খাসি দিয়া যায় আল্লাহ কুদরতে এক মুহূর্তের জন্য লাশ জিন্দা হইয়া তার ওই লোকটারে বলিয়া দিলেন, আজকে বলতে পারি আমি ইমান নিয়ে মরতে পেরেছি, তোমার ছাগলের মুখের দাড়ির থেকে আমার মুখের দাড়ির দাম বেশি। তাই মরণের আগে আগে নিজের ছাগলের থেকে বড় মনে করছিল, আমি যে মনে করেন যে একটা কুত্তার থাকি আমি বড়, এই যদি ইমান ইমান লইয়া মরতা পারুন না, যে তাইন বড় না কুত্তা বড়, কথা বুঝতে শুনি যাব বলতে। যে মনে করেন একটা ছাগল থাকি আমি বড়, এই যদি ইমান লইয়া মরতা পারুন না, যে তাইন বড় না ছাগল বড়, কাজে মরণের আগে তুমি বড় এটা তুমি ভাবতে পারো না, যদি ইমান লইয়া মরতা পারো না, যে একটা কুত্তাও তোমার থাকি বড়। কাজে ইমান নিয়ে মরণ হইল কিনা এটা জানার আগে কেউ নিজেরে অপরের চেয়ে বড় মনে করার নাম অহংকার। বুঝলেন সব হল অহংকার হারে হয়। আর ঈশ্বরীকে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে জাহান্নামে যাওয়া ছাড়া নাজাতের কোন পথ থাকবে না। অহংকার হালাল না হারাম? অহংকার হারাম। কপালের ফিরিস্তার দায়িত্ব হইল যে অহংকার করবে, যে নিজের নিজে বড় মনে করবে তাকে অপদস্থ করিয়া দেওয়া হইল কপালের ফিরিস্তার দায়িত্ব। এই অহংকার পতনের মূল সর্বপ্রথম অহংকারী ছিল ইবলিস, সবচেয়ে বেশি পতন ঘটেছে ইবলিসের একমাত্র অহংকারের কারণে। কপালের ফিরিস্তার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হল কেউ যদি বিনয়ী হয়, বিনয় মানে অহংকারের সম্পূর্ণ বিপরীত, আমি বড় নাই, আমি বড় এই কথা দাবি করার অধিকার আমার নাই, আমি বড় ধরিয়া এই কথা দাবি করার অধিকার আমার নাই, আমি বড় সুন্দর এই কথা দাবি করার অধিকার আমার নাই, আমি বড় জ্ঞানী এই কথা দাবি করার অধিকার আমার নাই, আমি বড় আলেম এই কথা দাবি করার অধিকার আমার নাই। এখন প্রশ্ন জাগে, শয়তানে মানুষে কতভাবে দুঃখা দেয় চিন্তা করে দেখো, শয়তানে অনেক সুন্দর মানুষের মনে মনে আইয়া হয়, তুমি তো সুন্দর, তুমি যদি হো আমি সুন্দর না, তো মিশা হইব, মিশা হইলে গুণা হইব, গুণা হলে দুধ হলাইবাই, যদি বাস্তায় চাও তুমি হো আমি অমুক থাকি সুন্দর, শয়তানে ইকাইয়া দেয় বনের মাঝে, তুমি তো ধনী, তুমি যদি হো আমি ধনী না, মিশা হইব, মিশা হইলে গুণা হইব, গুণা হইলে দুধ হলাইবাই, দুধ থাকি যদি বাস্তায় চাও হো হেরা গরিব আমি ধনী, তুমি জানি তুমি যদি হো আমি জানি না, কোন ধনী শয়তানের বুদ্ধি তৈরি হয় আমি বড় ধনী, কোন সুন্দর শয়তানের বুদ্ধি তৈরি হয় আমি আমি বড় সুন্দর, কোন পণ্ডিত শয়তানের বুদ্ধি তৈরি হয় আমি বড় পণ্ডিত, কোন আলিম শয়তানের বুদ্ধি কুবুদ্ধি, যা আসল বুদ্ধি না কুবুদ্ধি, শয়তানের কুবুদ্ধি ফিরিয়া হয় আমি বড় আলিম। এখন মুফাসসিরিন কেরাম লিখছেন যে শয়তানের এই কুবুদ্ধির জবাব কি, তা শয়তানের কেমন লাহান বুদ্ধি গাই দেয়, হয় তুমি কি কোরআন পড়ছো না, তুমি কি তফসির পড়ছো না, তুমি কি হাদিস পড়ছো না, তুমি কি ফেকা পড়ছো না, তুমি কি কিতাব বুঝো না, যদি বুঝছে তা হতে তো তুমি আলিম, তে তুমি আলিম না হইলে মিশা হইব, মিশা হইলে দুধ হলেই যায়, তে কেনে হই যায় না আমি আলিম, এইভাবে শয়তানের বুদ্ধি গাই দেয়। মুফাসসিরিন কেরাম লিখছেন এর জবাব হইল, কেউ যদি তোমার হয় তুমি তো আলিম, তুমি কই ভাই আমি আলিম হইয়া থাকলে আমি নিজে নিয়ে দিয়েছি না, যে আল্লাহ দয়া হইলে আমারে দিস, আজি আমার এলিমের কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য না, যিনি দান হচ্ছেন তিনি প্রশংসা পাওয়ার, আমি ধনী হইয়া থাকলে আমি নিজে নিজে ধনী হইতাম পারছি না, আল্লাহ দয়া হইলে আমারে দান হচ্ছেন, আজি কিটার কারণে যদি গুণ গাওয়া লাগে, তো যার হাতে ধন আছে সে গুণ গুণ গাওয়ার যোগ্য নয়, যিনি ধন দান করেছেন তিনি হইলেন গুণ গাওয়ার যোগ্য, আমি যদি সুন্দর হইয়া থাকি আমি নিজে নিজে সুন্দর হয়েছি না, আল্লাহ সুন্দর বানাই শোন, কাজে সুন্দরের লাগে আমি প্রশংসা পাওয়ার যোগ্য না, যিনি আমাকে সুন্দর করিয়া বানাইছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, এটার নাম বিনয়। ওই শয়তানের দোকানটা কিভাবে বাসলা, মিশা কথাও হইল না বিনয় হইল, হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হইয়া যায় কপালের ফিরিস্তার দায়িত্ব হইল তাকে মর্যাদাশালী করিয়া দেওয়া, ফিরিস্তায় কেমনে মানুষে মর্যাদাশালী করুন, এর আরেক হাদিসের বিবরণের দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন মানুষ আল্লাহর মহব্বতের পাত্র হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে বিশেষ বিশেষ ফিরিস্তারের ডাকিয়া হইন, ও আমার দরবারের ফিরিস্তারা আমি আমার অমুক বান্দারে মহব্বত করি তোমরাও তারে মহব্বত হন, তখন এই ফিরিস্তারা দুনিয়ার মানুষের সমাজে আসেন, আর যত বালা মানুষ দুনিয়াতে আছে সমস্ত বালা মানুষের অন্তরের মাঝে এই হতা জাগাইয়া দেয় যে ওই মানুষটারে আল্লাহ মহব্বত করুন, আল্লাহর ফিরিস্তায় মহব্বত করুন, তোমরাও মহব্বত কর, তখন সমাজের সমস্ত ভালো লোকে ওই মানুষটারে মহব্বত করতে থাকে, এইভাবে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে বিনয়ীকে সমাজের মর্যাদাশালী করিয়া দেন, বালা মানুষরে আল্লাহর মহব্বতের মানুষরে মহব্বত করবো, খারাপ লোকে না ভালো লোকে, ভালো লোকে, ভালো লোকে যাকে ভালো বলে তিনি ভালো, ওহল সুরে একজন সাধুরে বলা হইব নি, ওহল মদ ঘুরে একজন ব্যবসায়ীরে বলা হইব নি, খারাপ লোকে যাকে ভালো বলে সে ভালো হবে এমন কথা নয়, ভালো লোকে যাকে ভালো বলে সেই ভালো হবে, এই জন্য তাকে মহব্বত করা শুরু করে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে এই লোকটা শিখে সমাজে মর্যাদাশালী বানায় দেয়, এই জন্য কপালের ফিরিস্তার কত নম্বর দায়িত্ব, দুই নম্বর, বিনয়ীরে মর্যাদাশালী বানায় দেওয়া, কপালের ফিরিস্তার তিন নম্বর দায়িত্ব, কোন মানুষের সামনে যখন কোন সোয়াবের খামের সুযোগ আসে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকে, মুফাসসিরিন কেরাম লিখছেন ইবলিস কোন সময় শরীরের বাইরে থাকিয়াও মানুষের অন্তরের মাঝে কথা ডালিয়া দেয়, আর কোন সময় শরীরের ভিতরে ঢুকিয়া অন্তরের ভিতরে ঢুকিয়া তার মনের মধ্যে কুকথা লাগাইয়া দেয়, আর কোন সময় ইবলিস বালা মানুষের সুরত ধরিয়া আকৃতি ধারণ করিয়াও মানুষকে কুবুদ্ধি দিয়া দেয়, ইবলিস বিভিন্ন ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এক নম্বর কুমন্ত্রণা দেয় মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া, দুই নম্বর কুমন্ত্রণা দেয় বাইরে অদৃশ্য ভাবে। একাধারে বলেন শয়তানে তার বন্ধুরার অন্তরে কুহতা জাগাইয়া দেয়, শয়তানে তাদের বন্ধুরার অন্তরে কুহতা জাগাইয়া দেয়। সুতরাং যাদের যারা মনে মনে কুবুদ্ধি ভাহায়, কুবুদ্ধি ভাহায় এমন মানুষ আসেনি, আল্লাহ বলেন এর মনে মধ্যে কুবুদ্ধি ভাহায় যে জাগাইয়া দেয় শয়তানে। আর কোন সময় শয়তান মানুষের আকৃতি ধারণ করিয়া, পরিষ্কার ভালো লোকের আকৃতি ধারণ করিয়া মানুষের কাছে আসে, আইয়া হয় ইলাহান করলে ভালো হইতো না, ইলাহান করলে ভালো হইতো। যেমন একটা ঘটনা আপনারা দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে একটা মিটিং হইল মক্কার দারুন নদওয়া নামক হল করে। এই মিটিং এর মধ্যে আবু জাহেল সহযত বড় বড় সর্দার হলে কত হইল, আরেকজন অচিনা মানুষ ওই মিটিং এর মধ্যে আইয়া বই দিল। হল সর্দারে একটা আলোচনা হইল যে আজকে যেহেতু মুহাম্মদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কাজে আমরা যারা একমত, আমরা মুহাম্মদের শত্রু, যারা জানা জানি মুখ চিনা আছে যে আমরা মুহাম্মদের শত্রু, আমরাই শুধু এই মিটিং এর মধ্যে থাকবো। যার মুখ চিনি না, যে মুহাম্মদের শত্রু কিনা তার মনে হবে আমরা জানি না, যেমন লোকে আমাদের মিটিং এ বসতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত হয়ে তারা একটা গোপন মিটিং করলো। এই মিটিং এর মধ্যে তারা আবু জেহেলের দল বলো হল বুঝিয়া দেখে এক বেটা অচিনা, এই বেটারে চিনা জানা ই সমাজের নাই, অহলে বিল্লা দিঘা তোমার বাড়ি হইবা, হে হইলো আমার বাড়ি অমুক কেন, বলে তুমি আমার মিটিং বকি তার লাগিয়েছো, হয় তোমরা যে এজেন্ডা রূপে যে বিষয় রূপে আজকে মিটিং বৈশ নিয়া মুহাম্মদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবার লাগে, এই ব্যাপারে আমিও একমত, আমিও তোমরা কিছু পরামর্শ দিতাম আইসি। এই ছিল শয়তান। কে ছিল সে? শয়তান। তখন সর্দারের দল যখন কোন সিদ্ধান্ত নেয় শয়তানে হয় না, এইভাবে সিদ্ধান্ত নিলে হইত না, যে কোনো সিদ্ধান্ত নেয় শয়তানে হয় না, এইভাবে সিদ্ধান্ত নিলে হইত না। শেষ পর্যন্ত ওখানে মিলিয়া ওই অচিনা লোক তারে জিজ্ঞাসা করলো, একটা মানুষের আকৃতি দূরে আইছে শয়তান, তারে জিজ্ঞাসা করলো আমরা কোনো সিদ্ধান্ত নিলে যখন তুমি হো ইলাহান সিদ্ধান্ত নিলে হইতো না, যে তুমি হো ইলাহান সিদ্ধান্ত নিলে হইব, তখন হে হয় মুহাম্মদের একমাত্র হত্যা করা তারা তারে দমন করার আর কোন উপায় তোমাদের বাকি না। শেষ পর্যন্ত শয়তানের প্রস্তাব মোতাবেক এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে হবে। ওই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন, উমর বললেন মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর একা যথেষ্ট, লাঙ্গা তরবারি হাতে নিয়ে উমর রাজি আল্লাহ তাআলা রওনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কার পরামর্শ বুঝলেন? এটা বহর শয়তান মানুষের কুমন্ত্রণ আছে কতভাবে, একটা হলো অন্তরের ভিতরে ঢুকিয়া, আর একটা হলো অদৃশ্য অবস্থায় অন্তরের মধ্যে কুহতা জাগাইয়া দিয়া, আর একটা হলো কোন মানুষের আকৃতি ধারণ করিয়া সরাসরি পরামর্শ দিয়া মানুষকে কুহতে পরিচালনা করে। অহলের ফিরিস্তার তিন নম্বর ডিউটি হইল, দায়িত্ব হইল কোন মানুষের সামনে যখন সোয়াবের কাজের সুযোগ আসে, শয়তান তার অন্তরের ভিতরে ঢুকে, শরীরের ভিতরে ঢুকে। শয়তান মানুষের শরীরের ভিতর প্রধান রাস্তা দুইটা, প্রধান রাস্তা হয়টা, একটা হলো হাই ফেলার সময় হা করে যারা মুখ হাত দেয় না, আল্লাহ রসুল বলেন তারা মুখের ভিতর দিয়া শয়তান তারা শরীরে ঢুকে। হাই ফেলার সময় যারা খোলা মুখে না খুঁজে হাই ফেলে মুখ হাত দেয় না, আল্লাহ রসুল বলেন তারা শরীরে শয়তান কোন দিক দিয়া ঢুকে, মুখে দিয়া ঢুকে। আপনারা চান না আপনার মুখে দিয়া শয়তান আপনার ভিতরে ঢুকত, তাহলে হাই ফেলার সময় কিটা খাওয়া লাগবো? মুখ হাত দেওয়া লাগবে। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন হাই ফেলার সময় যারা হা হু আওয়াজ করে, এই আওয়াজটা আল্লাহর কোন না পছন্দ লাগে, এই আওয়াজটা আল্লাহর কাছে পছন্দ লাগে না, না পছন্দ লাগে, এটা হলো নমাজের বাইরের কথা। অনেকে নমাজের ভিতরেও হাই ফেলার সময় হা হয়ে যা ডাক মারে, উ বুঝে ডাক মারে, নমাজের ভিতরে হা উ হয়ে ডাক মারলে নমাজ বাদ, বুঝলেন? এসব এই গেল শয়তান মানুষের ভিতরে ঢুকার এক পথ। যারা হাই ফেলার সময় হা করে মুখে হাত দেয় না, তাদের মুখ দিয়া শয়তান তাদের শরীরের ভিতরে ঢুকে। আর এক পথ পিঠের মধ্যে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের উপরের শের বা গাড়ের নিচে এর বাম পাশে দিয়া শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কি জায়গা মানে গাইনাত গুড়াইয়া খান্দে বাম খান্দের উপর ফলাইলে এই মধ্যের আঙ্গুলের মাথা যে দ্বারা দিয়া হচ্ছে, এই এই দ্বারা দিয়া শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকে। এই কারণে আল্লাহ মুহাম্মদ রাসূলের শরীরের ইজারার মানে মহরে নবুয়ত, একটা সিল মহরের নাম, নরম মুলায়েম তুলার মতো রুমের দ্বারা এখানে লেখা আসিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিরতরে বন্ধ করিয়া দেওয়া। এই দুই ফতে দিয়া শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়া যখন কোন সোয়াবের খানের সুযোগ আসে তখন করে করিসনা হস্ত হইব, রমজান আইলে হয় রাকিসনা হস্ত হইব, নমাজের সময় আইলে হয় করিসনা হস্ত হইব, কোরআন তেলাওয়াতের সময় আইলে হয় করিসনার সময় নষ্ট হইব, এটা এটা তার হাম। কভারের ফিরিস্তা তখন তার তিন নম্বর ডিউটি ধারণ করে, বাবা করলে যদি কিছু কষ্ট হয় অল্প কষ্ট হবে, পুরো উপকার হবে অনেক বড়, কাজেই না করার তা কি ভরা ভালো। রোজা রাখলে যদি কিছু কষ্ট হয় কষ্ট কম হবে উপকার হবে অনেক বড়, সুতরাং রোজা না রাখার তা কি রাখা ভালা। আপনারা কি না হন নমাজ করার কষ্ট বড় না বল বড়? নমাজ করার কষ্ট হত আন দশ মিনিট তোমার মনে চায় না, মনের বিরুদ্ধে সংগ্রাম করা লাগে, এই নমাজ করার কষ্ট। আর নমাজ করার পরও হত আদি শরীফে রসুল করিম সাল্লাহ আসলা তুমি তাহুল জান না, নমাজ হবে বেহেস্তের চাবি। রোজা রাখার কষ্ট হত হন দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা না খাইয়া পান না হইয়া কুদায় পিপাসায় তাহা, এই পরিমাণ কষ্ট হইল রোজা রাখার কষ্ট। আর রোজা রাখার ফল হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সৌম জুন্নাতুল লিনাস, রোজা হইল জাহান্নামটাকে বাঁচার হাতিয়ার, নমাজ হইল বেহেস্তের চাবি আর রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ারের দাম বেশি না বারো ঘন্টার উপবাসের কষ্ট বেশি? জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি। এই কারণে কপালের ফিরিস্তায় দাঁড়াইয়া দেয় একদিন রোজা রাখতে যে পরিমাণ কষ্ট হইব তোমার রোজার ফল এর থেকে অনেক বড় হইব, সুতরাং না রাখারটা কি রাখা বলা, কপালের ফিরিস্তায় অন্তরের মাঝে দাঁড়াইয়া দেয়। দেখুন যেন যে কোনো সোয়াবের খাম সামনে এগিয়ে ভরে মনের মাঝে দুটা কথা লাগে, করলে যে কষ্ট হইব কথা মনে লাগে, করলে যে ফল হইব অনেক বড় আরো কথা মনে লাগে, সোয়াবের খাম করলে কষ্ট হইব মনে দাঁড়াইয়া দেয় শয়তানে, আর সোয়াবের খাম করলে ফল বড় হওয়া দেখব মনের মাঝে দাঁড়াইয়া দেয় কপালের ফিরিস্তায়। কপালের ফিরিস্তার তিন নম্বর ডিউটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রোজা রাখছিল ও ভালো বেমান গিলেছে, খাওয়াও করত আরো এক হাজারে দুই মাস রোজা রাখিয়া তার কাপড়া দিত, আর যে ব্যক্তি রোজা রাখছে না এর কোনো কাপড়া নাই, মূলত রোজা ভাই রাখছেই না তার কোনো কাপড়া নাই, আর যে রাখছিল বেমান গিলেছে এক দুই মাস রোজা রাখিয়া কাপড়া দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, যে রাসূল ভাঙ্গি লেছে এ তো আল্লাহর কিছু না কিছু বলাইছে, এর হয়ে বলিও না একেবারে সাইড রোজা রাখত, আর যে মূলত রোজা রাখছি না এ তো আল্লাহর মোটেই তো হয়েছে না, এর কোন জরিমানা নাই, এরকম বিচার প্রশ্ন বোঝার হিসাব হল আপনারা। জোয়াবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রোজা রাখছিল ও আরণে ভাঙ্গি লেছে, ভাঙ্গিয়া যে ক্ষতি হসে সাত রোজার কাপড়া দিয়া এই ক্ষতির পূরণ হবে, কিন্তু যে ব্যক্তি একটা রোজা রাখছেই না সারা জিন্দগি বর রোজা রাখলেও তার ক্ষতি পূরণ হবে না। তাইলে যে রোজা রাখছে না এর এর যে রোজা রাখছে রাখিয়া ভাঙ্গি রয়েছিল এর ভাব বড়, যে রাখছে না তার ভাব বড়, যে রাখছে না তার ভাব বড়। আল্লাহ রাসূল বলেন সারা জীবন বর রোজা রাখলেও রমজান মাসের একটা রোজা যে ব্যক্তি অবহেলা করিয়া রাখল না এর সারা জীবন বর রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না কাপড়া হবে না। যখন চিন্তা করিয়া দেখুন একটা রোজা রাখার দাম কত, সারা জীবন রোজা রাখলেও এত মূল্য না আল্লাহর কাছে, রমজান মাসে একটা রোজা রাখলে তার দাম আল্লাহর কাছে যত। কখনো জিনিসটার দায়িত্ব হইল রোজা রাখার কষ্ট একদিনের উপবাস, আর আল্লাহর কাছে তা হইল সারা জীবন রোজা রাখার চেয়ে বেশি স্বভাব। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসের মাঝে একটা নফল বন্দেগি হলে একটা ফরজ বন্দেগির সমান সব, আর একটা ফরজ বন্দেগি হলে সত্তরটা ফরজ বন্দেগি করা সমান সব। এই কারণে রমজান মাসের মধ্যে গুনাহ খান সারিয়া সওয়াবের খানের দিকে অগ্রসর হওয়া অত্যন্ত সহজ হইয়া যায়। কপালের ফিরিস্তার দায়িত্ব হল এই সমস্ত নেক আমলের পুরস্কার নেক আমলের ফলাফল তার অন্তরের মধ্যে দাঁড়াইয়া দেওয়া, এটাই হল কপালের ফিরিস্তার তিন নম্বর দায়িত্ব। চার নম্বর দায়িত্ব হল যখন কোন গুনাহ খানের সুযোগ আসে তখন শয়তানে তার মনের মাঝে দাঁড়াইয়া দেয় বড় বড় বহরিলা, ফিরিস্তায় তখন চার নম্বর ডিউটি ধারণ করে, কতক্ষণ সময় সাদা অল্প বেশি সময় করলে বুঝিয়া করিও, করলে বুঝিয়া করিও, ফিরিস্তারের অধিকার নাই তারে দূরে সোয়াবের খাম খড়াইয়া দিত, শয়তানেরও ফিরিস্তার পরামর্শ মতে কাম করে, পায়তানের পরামর্শ মতে কাম করে, জাহান্নামি হইয়া যায়। যারা ফিরিস্তার পরামর্শ মতে কাম করে জান্নাতি হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের ফিরিস্তার চার নম্বর দায়িত্ব দিচ্ছেন, গুনার খামের সময় শয়তানে যখন বুঝাইব তারে করিনা মজা উঠব, তখন তুমি তার মনের মাঝে জাগাই দিবায়, মজা কম হইব, সাদা বড় হইব, করলে বুঝিয়া করবায়। কত ফিরিস্তার বিবরণ গেল, সামনে একজন ফিসে একজন, দুইজন, দুই হান্দ দুইজন, ছয়জন, দুই টুটো দুইজন, ছয়জন, দুই চৌকে দুইজন, আটজন, মুখের ভিতরে একজন, নয়জন, আর কথা নয়। এই দশজন ফিরিস্তা সকাল বেলায় বজারের সময় আছেন, এই বর্ণনা মতে মাগরিব পর্যন্ত ডিউটি পালন করে, মাগরিব পর্যন্ত ডিউটি পালন করে, মাগরিবের সময় এই দশজন ফিরিস্তা আকাশে চলে যান। আবার নতুন দশজন ফিরিস্তা আসেন মাগরিব থেকে সারা রাত ডিউটি করিয়া বজারের সময় চলে যান। দিন দশজন রাইতে দশজন হজম হইল বিশ জন। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফিরিস্তার দল পালাক্রমে আগমন করেন। মুআক্কিবাত এর অর্থ হল পালাক্রমে আগমনকারী। পালাক্রমে কিরকম, দশজন দিন আর দশজন দায়িত্ব, দিনের বেলায় দশজনের ভালা, রাইতের বেলায় আরো দশজনের ভালা। এক একজন মানুষকে দুনিয়া আখেরাতের বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহর প্রেরিত এইরকম বীরজন ফেরেশতা পরাক্রমে দিনে রাতে ডিউটি পালন করিয়া চলেন, যেন মানুষ দুনিয়ার জীবনেও বিপদ থেকে বাঁচতে পারে, আখেরাতের জীবনেও বিপদ থেকে বাঁচতে পারে। এই হল আয়াতের প্রথম অংশের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ। আয়াতের মধ্যের অংশে আল্লাহ বলে আল্লাহ চান মানুষ বিপদে পড়ুক, আল্লাহ চান না কোন মানুষ বিপদে পড়ুক, মানুষ বিপদ নিজের আমলের কারণে, কথা বুঝলাম এটা বাবা, আল্লাহ চাননি কোন মানুষ বিপদে পড়ুক, এখানে এখানে আমলের কারণে, যা আল্লাহ যদি চাইন না বিপদে পড়ুক, যা আমল জেলা আমল করুক, আল্লাহ তো তারা বিপদ থেকে বাঁচাইতে পারুক, আল্লাহ না চাইন না কেনে, সঙ্গে বিপদে হতো সে বিপদ পরে সময় বাঁচাইন না কেনে। এই প্রশ্নের জবাব তাহলে বুঝবেন একটা উদাহরণ বুঝলে, বাংলা শিক্ষক যারা, যে শিক্ষকের ছাত্রর সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, তিনিও আসলে শিক্ষক, যে শিক্ষকের ছাত্রের প্রতি ব্যক্তিগত ভাবে আক্রোশ রাখে এই শিক্ষক শিক্ষক হওয়ার যোগ্য নয়, আর যে ছাত্র উস্তাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল নয় এই ছাত্র ছাত্র হওয়ার যোগ্য নয়। তাহলে সত্যিকারের শিক্ষক তিনি যিনি ছাত্রের প্রতি কোনো আক্রোশ রাখেন না, ছাত্রকে মানুষ রূপে গড়িয়ে তোলার জন্য দায়িত্ব পালন করেন, এই প্রকৃত পক্ষে উস্তাদ। এরকম উস্তাদের চাইনি ছাত্র হয়ে করুক, কোনো একজন ছাত্র হয়ে করুক চাইনি, উস্তাদের চাই সব ছাত্র ভাস করুক। পরীক্ষা যখন ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে তখন পাঁচ নম্বর না দিয়া এমন কম নম্বর দেন যে নম্বর ভাইয়া ফিল করে, খারাতে দে যে নম্বর ভাইলে পাস করা যায় না, এই অত কম নম্বর খারাতে দেই উস্তাদের হাতে, নম্বর কম ভাইয়া যখন ফেল করুন কেয়া হয় স্যার আপনি আমারে ফেল করাইলেন কেন, আপনি কি চাই না আমি ফেল করতাম, তাই না আমি চাই না তুমি ফেল করতায়, আপনি যদি চাই না আমি ফেল করতাম, যে নম্বর দিলে ফেল করি এত কম নম্বর দিলা কেনে, কি বেটার যে জবাব। আল্লাহ বলেন আমিও চাই না কোন বান্দায় বিপদ করো, তবে যখন বিপদ হলে তখন বাঁচাইলা না কেনে, এই প্রশ্নেরও সেই জবাব। যদিও শিক্ষক চায় না কোন ছাত্র ফেল করো, কিন্তু শিক্ষক ঘাড়ে দাঁড়িয়ে পাশ করাইবার নিয়ম নাই, তুমি যদি পাশ করতে চাও তোমার উস্তাদের চান তুমি পাশ করো, তুমিও যদি পাশ করতে চাও তাহলে পাশ করার পথে আমার রাখবো, তুমি যদি ফেল করার পথে যাও উস্তাদে তোমার ঘাড়ে দাঁড়িয়ে পাশ করাইয়া দিবার কোন নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো মানুষ বিপদে পড়ুক, কিন্তু তোমরাও যদি বিপদ থেকে বাঁচতে চাও আল্লাহ কোনো মানুষকে ঘাড়ে দাঁড়িয়ে বিপদ থেকে বাঁচাইয়া দেন না, বিপদ থেকে বাঁচাইবার পথ বাঁচিয়া দিচ্ছেন, ওই পথে যদি তুমি আসো আল্লাহ বীরজন ফিরিস্তার হেফাজতের দ্বারা তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহ চাই না কোনো মানুষ বিপদে পড়ুক, তাইলে বিপদ যখন পড়তে চায় আল্লাহ জুড়ে বাঁচেন না কেন, এটা আল্লাহর নিয়ম না, এটা আল্লাহর নিয়ম হইল যে আল্লাহ চান না তুমি বিপদে পড়ো, তুমিও বিপদ থেকে বাঁচার পথে চলার চেষ্টা করো, তখন আল্লাহ ফিরিস্তা বানাইয়া এই 20 জন ফিরিস্তার দায়িত্ব পালন করিয়া তোমাকে বিপদ থেকে বাঁচাইবার ব্যবস্থা করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন বাইরে নবীর জিব্রাইল আছে, প্রতিদিন আইন আমার কোনো যে মানুষের কোন মানুষের অথবা কোন পশুর চেহারা পরিষ্কার বোঝা যায় এইরকম ছবি ঘরে লটকাইয়া রাখবে, তার ঘরে আমি জিব্রাইল সহ আমার অধীনস্থ সমস্ত রহমতের ফেরেশতাদের প্রবেশ নিষেধ। আল্লাহ রাসূল ফরমায় না জিব্রাইল ই আইন তো আল্লাহ আজ পূজারি বলতো আমি যে খাদ্য কিনছি গত খায় গত হাই তো ই আইন আসিল্লা তখন আমার খাদ্য কিনা হতাম জিব্রাইল ঘরের বাইরে থেকে দাঁড়াইয়া হই আপনি শব্দটারে এমন ভাবে সিরা টুকরা টুকরা করেন যেন শব্দ ময়ূরের ময়ূরের ছবির হল্লা যায় এক টুকরা তার শরীর যায় আর এক টুকরা আছে। তখন আল্লাহ রসুল জিব্রাইলের পরামর্শ মোতাবেক এইভাবে শব্দটারে সিরা টুকরা টুকরা করলেন হল্লা গেল এক টুকরা তার শরীর গেল আর এক টুকরা। তখন জিব্রাইল ফেরেশতা নবীজির ঘরে প্রবেশ করলেন। এই হাদিসের দ্বারা আপনারা কিতা বুঝলাম মানুষের অথবা জীব জানোয়ারের ছবি যার ঘরে লটকানো থাকে তার ঘরে কোন ফেরেশতা রহমতের ফেরেশতা প্রবেশ করেন করেন না। যে বেটায় তার নিজের ছবি পুতের ছবি জীব ছবি বিড়ির ছবি মার ছবি বাপের ছবি দাদার ছবি দাদির ছবি পুতার ছবি বিলের ছবি ঘরে লটকাইয়া দিছে এইটা মুসলমান আজ দেশ তারাম্বরণ হলো যখন একটা শয়তান মায়ের সুরত দূরে আর একটা শয়তান বাপের সুরত দূরে ইয়া হইব তখন আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম যে কারণে জাহান্নামি হয়েছি। তুই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাস বিশ্বাস করার ইসলাম ধর্ম পালন করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইত না। তখন আপনার ইমাম লইয়া মননের কাম সাহায্য করব কে রহমতের ফেরেশতা তোমাদের ঘরে প্রবেশ নিষেধ। খালি মরণ খালি রহমতের ফেরেশতা যেন ঘরে আসতে না পারে ইমাম নিয়া মরনের কাজে যেন সাহায্য করতে না পারে এর কথাপুক্ত ব্যবস্থা মুসলমানেরা ঘটে না ঘটে না দেখালে বলে ইমাম লইয়া মর কি লাগান তুমি তো নিজের হাতেই যে রহমতের জিনিস তাই তোমার ইমান লইয়া মরণের কাছে সাহায্য করত তুমি নিজের হাতে সেই পথ বন্ধ করিয়া রাখত তোমার এই ঘরের ভিতরে মরণ হইলে তোমার কোন অবস্থায় মরণ হবে। এই জন্য আল্লাহ ফাকরুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যে ব্যক্তি আল্লাহরে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত হালাল হারাম মানিয়া চলবে মরণকালে শয়তানের তারে ধোঁকা দিয়াতে ইমান বাড়াইতে পারবে না আল্লাহ রহমতের ফেরেশতা বাড়াইয়া তাকে ইমান নিয়া মরণের কাজে সাহায্য করবে। শুধু তাই নয় ফেরেশতারা বলবে নমিয়া তুমি যে মরিয়া আর এক জগত যাইতেছ ওই জগতে জীবনে কোনদিন গেছ না ওই জগৎ জীবনে কোনদিন দেখছ না তোমার মনে এত বড় ভয় ওই জগতে গেলে তোমার কত বড় বিপদ না জানি হয় আমরা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি তুমি যে জগতে যাইতেছ মরণের ঘরে ওই জগতে তোমার কোনো বিপদ নাই তোমার কোনো ভয় নাই। ফেরেশতারা আরো বলেন তুমি যে তোমার বিবি বাচ্চা তৈরিয়া বলতেছ যাদেরকে দেখার জন্য আর কোনদিন দুনিয়াতে আসতে পারবে না আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যতদিন পর্যন্ত তোমার বিবি বাচ্চা দুনিয়াতে বসবাস করবে আমরা রহমতের ফেরেশতারা তোমার পক্ষ হইতে তাদেরকে দেখাশোনা করবো ফেরেশতার সাহায্য সাইনিয়া তারা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ বান্দাদেরকে নানাভাবে মানুষকে সাহায্য করিয়া থাকেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যে পথে চললে ফেরেশতার সাহায্য পাইয়া ঈমান নিয়া মারা যায় সেই পথে চলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا بهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أيها الله فاكبر يا الله আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা ইয়া আল্লাহ তোমার নবীর আশিকিন বা উম্মতেরা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কালামের প্রতি আগ্রহী হইয়া তোমার কালামের হেদায়েত প্রদীপ করার জন্য এই মুবারক সম্মতি অংশগ্রহণ করেছে ইয়া আল্লাহ। তোমার পবিত্র কালামের সুরায়ে রাদের 11 নম্বর আয়াতের প্রথম অংশের তফসির থেকে যা কিছু বলা হইল এইগুলি সঠিকভাবে বোঝা এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। হায় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগানকে কোরআনের হেদায়েত দান করো ইয়া আল্লাহ, আমাদের মুর্দেগানকে নাজাত দান করো ইয়া আল্লাহ। হায় আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের লেগ দোয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা ভরসা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম প্রত্যেকের লেগ ঘোষণাকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ।